দেলদুয়ার উপজেলার অন্তর্গত মীর কুমল্লি মধ্যপাড়া জনাব রফিকুল ইসলাম জহের খানের উদ্যোগে আজকের এই মোবারকময় ফজিলতময় যে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার আমাদের সকলের সম্মানিত মুরব্বী, সকলের পরিচিত শায়খ জালাল উদ্দিন হাফেজাহুল্লাহ, আরও অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং খোতাবায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল এশার পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই মোবারকময় অনেক আলোচনা আমাদেরকে শোনার, এ পর্যন্ত ধৈর্য ধরে আমাদেরকে বসার এবং মাহফিলের শেষ পর্যায়ে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে বসার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ যে বিষয়গুলোকে কেন্দ্র করে যে বিষয়গুলোর দিকে দৃষ্টি দিয়ে অনেক সুন্দর আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে আমল করি তা আজকের এই দিনই মাহফিলের জন্য এই ওয়াজগুলোই এই আলোচনাগুলোই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমিও এসেছি, এজন্য আমরা দীর্ঘ সময় ব্যয় না করে আমরা চেষ্টা করব যত কম সময়ের মধ্যে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অল্প কিছু কথাবার্তা বলে আজকের এই ওয়াজ মাহফিলের সমাপ্তি করার। ওয়াজ মাহফিল এটা হলো একটি এলমি ক্লাস, দ্বীনি ক্লাস, এটা বিনোদনের স্থান না। বিনোদন তো আমরা বুঝি নাকি কি আপনারা একটু কথা বলবেন, আমাদের বর্তমানে বাইদের মধ্যে দেখা যায় যে কথা বলেন না, চুপ করে থাকেন, কিছু জিজ্ঞাসা করলেও বলতে কষ্ট হয়। তো আপনারা যদি একটু কথাবার্তা বলেন কিছু জিজ্ঞাসা করলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আলহামদুলিল্লাহ আপনারা আমার কথা বুঝতেছেন, আপনাদের সাথে আমার একটা কানেকশান আছে। তা আপনারা যদি চুপ করে থাকেন দুইটার যে কোনো একটা বোঝা যাবে, হয় বোঝা যাবে আমি আপনাদেরকে যা বলতেছি আপনারা আমার কথা বুঝতেছেন না, অথবা বুঝতেছেন কিন্তু আমাকে ভালো লাগতেছে না, আমার ব্যাপারে মনে খুব কষ্ট, এই জন্য কথা বলতেছেন না, এই দুইটার যে কোনো একটা বোঝা যাবে। এই জন্য যেটা জিজ্ঞাসা করি হ্যাঁ অথবা না, বা যেটা জানেন অথবা জানেন না, একটা কিছু তো বলবেন, তাহলে এটা আলোচনা করতে ক্লাস নিতে সুবিধা হয়। আর আপনারা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে জানেন যে আমরা কোন ধরনের আলোচনা করি, কোন ধরনের কথা বলি, এগুলো সব আপনাদের আলহামদুলিল্লাহ জানা আছে, প্রতিনিয়ত ইউটিউবে অনলাইনে শুনতেছেন, দেখতেছেন। তো এই জন্য আমরা গতানুগতিক ওয়াজ মাহফিল যেগুলো আমাদের দেশে হয় ওই জাতীয় গতানুগতিক মাহফিলের বক্তা না। আমরা ওয়াজ মাহফিলকে মনে করি এটা একটা এলেম চর্চার স্থান, এখানে এলমি চর্চা হবে, কোরআন এবং সহি হাদিসের আলোকে কিছু এলমের চর্চা হবে, এটাই ওয়াজ মাহফিল, এটাই আল মাওয়িজা আল হাসানা, এটাই কোরআনের ভাষায় আল মাওয়িজা আল হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় এটা মাওয়িজাতুম বালিগা। সুতরাং সেই আলোকে আমরা কিছু কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো। তো শেষ পর্যন্ত ক্লাসে আপনারা একটু বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কি থাকবেন তো শেষ পর্যন্ত, আর যদি চলেই যেতে চান তাহলে একটা করণীয় আছে, সেটা হলো আমরা যারা দূরের থেকে আসছি আমরা হইলাম আপনাদের কি মেহমান, আপনারা হলেন মেজবান, তাহলে মেহমানকে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া এটাই তো সুন্নত। তাহলে আপনি যেতে চাইলে আমাদেরকে সহ নিয়ে যাবেন, কারণ আমরা তো মেহমান, মেহমানের মেহমানদারি করতে হবে। এখন মেহমান রেখে যদি আপনি মেজবান চলে যান তাহলে এটা তো মেহমানের সাথে সৌজন্যমূলক আচরণ হয় নাই। আর আমরা তো সারা বছর আসি না মেহমান, বছরে একবার দুইবার আসি, তা আপনি যদি মেহমানের উপরে এত বিরক্ত হয়ে যান তাহলে তো সুন্নাহ আদায় হয় নাই। এই জন্য আমরা কেউ যাওয়ার চেষ্টা করব না, আমরা যে কথাগুলো বলবো একটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে আমি যা আলোচনা করি বেশিরভাগ আলোচনা করি ইমানি বিষয়ের উপরে, কারণ আমাদের সমস্যা আমলে না, আমাদের সমস্যা ইমানে, আমাদের রোগ আমলের মধ্যে না, রোগ ইমানের মধ্যে। ইমানের রোগের চিকিৎসা হইলে, ইমান সুস্থ হইলে, ইমান নির্বেজাল হইলে, ইমান বিশুদ্ধ হইলে আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে, আমল অটোমেটিক চলে আসবে, কারণ ইমানেই বাধ্য করবে আমাকে আমলের। এই জন্য আমার চিকিৎসাটা করতে হবে ইমানের, আমলের না। কিন্তু আমরা চিকিৎসার ক্ষেত্রে ভুল করে থাকি, আমাদের চিকিৎসা চলে বেশিরভাগ আমলের ক্ষেত্রে, ইমানের কোনো চিকিৎসা হয় না। এই জন্য ইমানের রোগ ঠিক মতোই রোগ রয়ে গেছে, চিকিৎসা হয় নাই, আমলের কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, ওই আমলের ট্রিটমেন্ট দ্বারা স্বাভাবিক কিছু বাহ্যিক কার্যক্রমের উন্নতি ঘটে কিন্তু ইমানের কোনো উন্নতি ঘটে না, আর সব জায়গায় গণ্ডগোল রয়ে যায়, সব জায়গায় গণ্ডগোল রয়ে যায়। এই জন্য আমাদের মূল ট্রিটমেন্ট, মূল চিকিৎসা হবে ইমানের। এই জন্য ইমানি বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। আজকেও আপনাদের এই মীর কুমল্লী এলাকা, মীর কুমল্লী এলাকা আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টিও হইল ইমান সংশ্লিষ্ট বিষয়। আপনারা নিজেরাই বলেন যে আপনাদের সমস্যা ইমানে না আমলে, জি। তো রোগী যদি নিজের রোগেই বুঝতে পারে তাহলে চিকিৎসা সুবিধা, আর রোগী যদি রোগ বুঝতে না পারে বা রোগী যদি নিজেকে রোগী না মনে করে তাহলে চিকিৎসা করা খুব কঠিন। এই জন্য রোগীকে আগে বুঝতে হবে যে আমার সমস্যা কিসে, আমার ইমানে না আমলে। আসলে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখবেন আমার আপনার সমস্যাটা কিসের মধ্যে, ইমানের মধ্যে। অথচ ইমানটা জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে মৌলিক জরুরি বিষয়, কারণ সব কিছু ঠিক আছে ইমান নাই, জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে না, কিন্তু ইমান আছে, আমলে কিছু সমস্যা আছে, আমলে কিছু ত্রুটি আছে, এই লোক জান্নাত পাবে বলেন দেখি? ইমান ঠিক আছে পাবে ইনশাআল্লাহ, তার আমলের কারণে হয়তো কিছু শাস্তি হবে, তারপরে ইমানের কারণে সে আবার নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইমানটা যদি ঠিক না থাকে, আমল সব ঠিক আছে কিন্তু জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমাদেরকে ইমান সংশ্লিষ্ট বিষয়গুলো বেশি বেশি আলোচনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এবার বলেন দেখি, আমরা যে মুসলিম হয়েছি, আমরা যে মুমিন, আমরা কোন কালেমাটা পড়ে আমরা মুসলিম হয়েছি বলেন তো দেখি। মাশাআল্লাহ, আমাদের দেশের অধিকাংশ, এমনকি 99% এলাকায় যদি আপনি যাই জিজ্ঞাসা করেন যে কোন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন বলবে কালেমায়ে তৈয়বা। কিন্তু কালেমায়ে তৈয়বা এটা হলো কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ, মানে মূল কালেমা হলো কালেমায়ে শাহাদা, এটা সংক্ষিপ্ত রূপ হলো কালেমায়ে তৈয়বা নামে যেটা পরিচিত। তাহলে আমরা ইসলাম গ্রহণ করছি কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আপনারা একটু পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই কালেমা পড়ে একজন ব্যক্তি কুফরি থেকে ইসলামের মধ্যে ঢুকে, শিরক থেকে ইসলামের মধ্যে ঢুকে, জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকে, খারাপ রাস্তা থেকে, দলালার রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে নূরের রাস্তায় ঢুকে, হেদায়েতের রাস্তায় ঢুকে, আবার ঢোকার পরেও মৃত্যু পর্যন্ত বারবার তাকে সাক্ষ্য দিতে হয়, শাহাদা দিতে হয়, কারণ ইসলামের 5টি রোকনের 1 নম্বর রোকনটা হইল, বলেন তো দেখি ইসলামের রোকন কয়টি, 1 নম্বরটা কি? 1 নম্বরটা তাওহীদ, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ বলেন নাই, বলছেন কি? জি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 1 নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এটা যেমন ইমানেরও মৌলিক কালেমা, মৌলিক বাক্য, আবার ইসলামেরও 1 নম্বর রোকন। এটা যেমন ইমানের জন্য জরুরি বিষয়, আবার ইসলামেরও 1 নম্বর রোকন এটা শাহাদা। তাহলে বোঝা যায় এই কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে মৃত্যু পর্যন্ত এই কালেমার সাক্ষ্য দিতে হবে। যদি বলেন যে এটা পড়ে ইসলামে ঢুকছি, এবার আর দরকার নাই, এটা বাদ, বা এটারে ঘরে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিই, ইমান থাকবে, তাহলে এটা পড়ে যেমন ইসলামে ঢুকতে হবে, আবার সবসময় এটা চর্চা করতে হবে, তারপরে ইসলাম থাকবে, ইমান থাকবে। কিন্তু দেখা যায় আমরা এটার চর্চা বন্ধ করে দিছি, আর মৃত্যু পর্যন্ত এটার শাহাদা লাগবে, সাক্ষ্য লাগবে, এই কথাটা আমরা ভুলে গেছি। তাহলে এখানে আমরা প্রথম যেই সাক্ষ্যটা দিব সেটা কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সাক্ষীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থটা বলেন তো দেখি, আল্লাহ ছাড়া হয় নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনাদের হয়েছে। তাহলে একটু চিন্তা করেন আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা অনেকে 60 বছর, 70 বছর, 80 বছরও হয়ে গেছে ইমান আনছি, কালেমা পড়ছি, কিন্তু কালেমার সঠিক অর্থটাও আমাদের অনেকেরই এখনো জানা হয় নাই। তাহলে ইমানি আলেমের কি অবস্থা দেখেন, এর অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ভালো করে মুখস্থ করে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি বলেন দেখি আপনারা, লা মাবুদা বলেন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা ঠিক না। আল্লাহ ছাড়া জমিনে হাজার হাজার মাবুদ আছে, শত শত মাবুদ আছে, যেখান দিয়ে যাবেন রাস্তা ঘাটে পথে ঘাটে পুকুরে নদীতে খালে বিলে আকাশে জমিনে মাবুদ আর মাবুদ মাবুদ আর মাবুদ, মাবুদের অভাব আছে নাকি? হাজার হাজার মাবুদ আছে, গাছের মধ্যে মাবুদ আছে, মাছের মধ্যে মাবুদ আছে, গরুর মধ্যে মাবুদ আছে, ছাগলের মধ্যে মাবুদ আছে, কবরের মধ্যে মাবুদ আছে, জীবন্ত লোকের মধ্যে মাবুদ আছে। কোন জায়গা নাই, কোন জায়গা যেখানে মাবুদ পাবেন না? তাহলে আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ আছে কথাটা পূর্ণাঙ্গ হয় নাই। যদি বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, তাহলে যত হাজার হাজার অগণিত মাবুদ আছে, এই মাবুদের মধ্যে যেগুলো নকল মাবুদ, যেগুলো ভেজাল মাবুদ, যেগুলো দুই নম্বর মাহবুদ, এগুলো সব আমার থেকে বাদ পড়ে গেছে, সব বাদ। একজন মাত্র মাহবুদ আছেন, তিনি হলেন প্রকৃত মাহবুদ হওয়ার যোগ্য, প্রকৃত মাহবুদ একজনই, বাকি সবগুলো কি নকল, দুই নম্বর ভেজাল, ওগুলা হক মাহবুদ না, বাতিল মাহবুদ। এই জন্য আমি বাতিল মাহবুদ গুলাকে আলাদা করে ফেললাম, একমাত্র হক মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। এটা হলো কালেমার অর্থ। তাহলে অর্থটা ভালো করে মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হলো লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক কালেমা, এটার নাম হলো কালেমাতিন তৈয়েবাতিন, এটার নাম কালেমায়ে তৈয়েবা। লা ইলাহা ইল্লাল্লাহর নাম কি? কালেমায়ে তৈয়েবা। কালেমায়ে তৈয়েবা মানে সবচেয়ে উত্তম কালেমা, পবিত্র কালেমা, কল্যাণকর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা এত মোবারকময়, এত পবিত্র, এত উত্তম, এটা যদি আমি আখের কালাম যদি এটা নিয়ে মরতে পারি, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্না, এই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই লোকের কোনো আমলের কথা আল্লাহ রাসূল বলেন নাই, বলছেন শুধু যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো হিসাব নিকাশ নাই, কিছু নাই, দাখালাল জান্না, সোজা সেই জান্নাতে। সুবহানাল্লাহ। তবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু চাবির মধ্যে দাঁত থাকে, দাঁত আছে না, চাবি কি সোজা থাকে না দাঁতওয়ালা থাকে? তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু এটার ভিতরে আমলও আছে, দাঁতওয়ালা, এটা আমল না হইলে ওই চাবি দিয়ে তালা খোলা যাবে না। যদি এমন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে চাবির দাঁত নাই, ওইটা দিয়ে তালা খুলবে না, ওই দাঁতগুলাই হলো আমল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বাধ্য করবে আমাকে আমল করতে। এই জন্য সর্বশেষ কালাম যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সোজা সে জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে জানে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সেই সোজা জান্নাতে ঢুকে গেছে, সুবহানাল্লাহ। কি আপনারা সুবহানাল্লাহ কর না দেখি? অর্ডার দেওয়া সুন্নতের খেলাফ, সবাই সুবহানাল্লাহ কোন, সবাই আলহামদুলিল্লাহ কোন, চিৎকার মারা কোন, আসমান জমিন ফাটাই কোন, এগুলো সুন্নতের খেলাফ। কিন্তু আপনি প্রত্যেক কোরআনের আয়াতের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরে সুবহান আল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহ আকবরের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, এটা জিকিরের মজলিস। এই জন্য এগুলো নিজে নিজে বলবেন, এক একটা কোরআনের আয়াতের পরে। ইংলিশ বলা সুন্নত না, যে আমি আরবি বললাম সাথে ইংলিশ বলতে থাকলাম বারবার, মানুষ মনে করবে ওরে ওই হুজুর দেখো কত ইংলিশ পারে, এটা সুন্নত না। আরবের কাফেররা মুশরিকেরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি আরবিতে কথা কয়, মাতৃভাষায় কথা কয়, উনি একটু বিদেশি ভাষায় কথা কয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিদেশি ভাষায় কথা বলতেন না, আরবি ভাষায় কথা বলতেন, সহজ আরবিতে। কারণ একজন দায়ী, যিনি দায়ী হবেন তিনি সবচেয়ে সহজ ভাষায় কথা বলতে হবে, জনগণ যেই ভাষা বুঝে এরকম সহজ ভাষায়। তখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলছেন, আমি আমার রাসূলকে ইচ্ছা করলে অনারবি ভাষা শিক্ষা দিতে পারতাম, অনারবিতে কথা বলতে পারত, তখন তোমরা বলতা আমরা আরবি, রাসূল বলে বিদেশি ভাষা, আমরা বুঝবো কেমনে, আমরা এই জন্য ভালো করে বুঝি না। এই জন্য আমার রাসূল কোনো বিদেশি ভাষা কয় না, একেবারে অরিজিনাল তোমাদের আঞ্চলিক আরবি ভাষায় বলেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক আয়াতের পরে, প্রত্যেক কথার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবরের জিকির চলবে। কিন্তু যেগুলো স্লোগানের আকারে জিকির, এইগুলো সুন্নত না, এগুলো সুন্নতের খেলাফ। এই জন্য ওয়াজ মাহফিলেও সুন্নত বজায় রাখতে হবে, যারা আহলুস সুন্নাহ তাদের প্রত্যেকটা কাজ হবে সুন্নাহ অনুযায়ী, ওয়াজ মাহফিলও হবে সুন্নাহ অনুযায়ী। সুন্নার বাহিরে গিয়ে ওয়াজ মাহফিলও করা যাবে না। সুন্নতের মধ্যে অল্প ওয়াজ করলে গাইরে সুন্নতের মধ্যে, বেদাতের মধ্যে সারা রাত ওয়াজ করার চাইতে ওই অল্প সময়টা উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খাইরুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। আমার উম্মত শুনে রাখো, সুন্নতের আলোকে অল্প আমল করা বেদাতের আলোকে অসংখ্য অগণিত আমল করার চাইতে অনেক বেশি কল্যাণকর, সুবহানাল্লাহ। সুন্নতের আলোকে দুই রাকাত নামাজ পড়া বেদাতের আলোকে সারা রাত নামাজ পড়ার চাইতে উত্তম, সুবহানাল্লাহ। এক লোক মেরাজের রাত্রে, সবে মেরাজের রাত, এক লোক বলতেছে আরে আজকে সবে মেরাজের রাত, আজকে মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত সারা রাত নামাজ পড়ছে। আরেকজন লোক সকালবেলায় সলাতুল ফজরের পরে মসজিদের মধ্যে জিকির আজকারের রত থাকলো, সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ল। এই লোকের দুই রাকাত নামাজ ওই লোকের সারা রাত নামাজ পড়ার চাইতে উত্তম, সুবহানাল্লাহ। কেন? এই লোক যে দুই রাকাত পড়ছেন এটা সুন্নতের আলোকে পড়ছেন, ওই লোক সারা রাত নফল নামাজ পড়ছেন কিন্তু সেটা সুন্নতের আলোকে পড়ে নাই, বেদাতের আলোকে পড়ছে। এই জন্য বেদাতে আমল বস্তায় বস্তায় করার চাইতে সুন্নতে আমল অল্প করা ভালো, বেদাতে ওয়াজ নসিহত সারা রাতকে রাত করার চাইতে সুন্নতে ওয়াজ এক ঘন্টা করা ভালো, আধা ঘন্টা করা ভালো। এই জন্যই ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও সুন্নাহ বজায় রাখতে হবে, সালাফদের মানহাজ বজায় রাখতে হবে, সালাফদের মানহাজের বাইরে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা যে কথাটা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যায়, সোজা জান্নাতে চলে যাওয়া যায়, সুবহানাল্লাহ। এক লম্বা হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে, অনেক দীর্ঘ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি এমন অবস্থা হাজির হবে তার ৯৯ বলিয়ম বিশাল বিশাল তার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হবে, বিশাল বিশাল আমলের বলিয়ম। কিন্তু যতগুলো আমলের বলিয়ম হাজির করা হবে সবগুলো আমল বাতিল হয়ে যাবে, সবগুলো আমলের কিছুই তার থাকবে না, চতুর্দিকে তার গুণাগুলো গুণা আর গুণা থাকবে, গুণা আর গুণা থাকবে, আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহর বান্দা বলবে, রাব্বুল আলামিন আর বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না, কোনো দিক থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বান্দা আমার কাছে এমন একটা কাগজ আছে, তোমার ছোট্ট একটা টুকরা আছে, এই টুকরাটা আমি বাহির করে দিব নাকি? আল্লাহর বান্দা বলবে, রাব্বুল আলামিন ৯৯ বলিয়ম আমল নিয়ে তোমার কাছে আসছি, সেইগুলাই কোনো কাজে আসে নাই, এক টুকরা কাগজ দিলে ওইটাই আমার আবার কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজ বের করবেন, যেই কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার কাগজটা এক পাশে এক পাল্লার মধ্যে দিয়ে দিবেন, ওই ৯৯ দপ্তরের গুনাহ আরেক পাল্লার মধ্যে দিয়ে দিবেন। একটা কালেমার ছোট্ট একটু কাগজ, এটা এক পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে এটা এত ভারী হয়ে যাবে, যদি জমিনের সমস্ত গুনাহও আরেক পাল্লায় দেওয়া হয় তারপরেও এটার ভারিত্ব বেশি। সুবহানাল্লাহ, এটা এত ভারী, এত ওজনই, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয় এটার সমপরিমাণ আর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সব গুনার পরেও তোমার এই তাওহীদের কারণে, এই কালেমার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, কত পাওয়ারফুল। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হয় না, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহটা জান্নাতের চাবি, কিন্তু এটার কিছু দাঁত আছে। সাবির কিছু কি আছে? দাঁত আছে। এই দাঁতগুলোকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর শারায়েত, শর্তাবলী। এটার কি বলা হয়? শর্তাবলী। মানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখে উচ্চারণ করবেন, তার সাথে সাথে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে। এই শর্তগুলোর মধ্য থেকে একটা শর্ত যদি অনুপস্থিত থাকে, আপনি যত হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে কলব পরিষ্কার করে ফেলেন, তারপরেও আপনি জান্নাত পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর আরকান আহকাম, নামাজের আরকান আহকাম কয় ফরজ? বাংলাদেশে দেখবেন যে সব জায়গায় পড়ানো হয়, নুরানি মাদ্রাসায় পড়ায় না, নামাজের আরকান আহকাম ১৩ ফরজ সবাই জানে বাংলাদেশে, বাহিরে ৭টা ভিতরে ৬টা। বাহিরের গুলাকে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। এরকম লা ইলাহা ইল্লাল্লাহর আরকান আহকাম আছে কয়টা বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহর আরকান আহকাম কয়টি? ওরে দেখেন ইমানের অবস্থা কি, আমাদের ইমানি আলেমের অবস্থা কি, কোন পর্যায়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছি আমরা, এটার বাহিরে কিছু শর্ত আছে, ভিতরে কিছু আছে, কয়টা আগে তো ওইটা জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বাহিরের আহকাম হলো ৯টা, কয়টা? ভিতরের আরকান হলো ৬টা, ভিতরের আরকান ৬টা, ৯ আর ৬ কয়টা? ১৫টা। এই ১৫টা হলো ইমানের আহকাম এবং আরকান। এই ১৫টা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই ১৫টা শর্ত, এই ১৫টা আরকান আহকাম তার উপরে বাধ্যতামূলক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শর্ত কোনগুলো, আহকাম কোনগুলো, আরকান কোনগুলো। আমরা সংক্ষেপে আলোচনা করতে গেলেও এই পনেরোটা অনেক সময় লাগবে, তো আজকে পনেরোটা আলোচনা করব না, আজকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বাহিরের নয়টা শর্ত আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। বাহিরের কয়টা? নয়টা। আচ্ছা, আমাদের দেশের কায়দা আছে না? কায়দা ছিলেন, কায়দা ছিলেন তো, আমপারা কায়দা এরকম আছে না কোরআন শেখার জন্য? কায়দার মধ্যে কিছু কালেমা লেখা আছে, সেখানে ইমানে মজমাল ইমানে মুফাসসালও লেখা আছে, আছে না? আপনারা দেখছেন কিনা? ইমানে মজমালটা বলেন তো দেখি কি লেখা আছে। ইমানে মজমাল সংক্ষিপ্ত ইমান যেটা, মাশাআল্লাহ, দেখছেন এই মিরকুমল্লি গ্রামের মধ্যপাড়া সবাই তো শিক্ষিত, সব জানে আলহামদুলিল্লাহ। ইমানে মজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটা আছে না? আচ্ছা, এই কালেমার মধ্যে দেখেন, ইমানে মজমালের মধ্যে দেখেন শেষের অংশটা লক্ষ্য করেন, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সব আহকাম ইমানের সব আরকান আমি কবুল করলাম। বলছেন যে সব আহকামও কবুল করছেন, আরকানও কবুল করছেন। এখন কোনোদিন জিজ্ঞাসা করছেন ইমাম সাহেবের, ইমাম সাহেব আহকাম কোনগুলা আরকান কোনগুলা কি কবুল করছি? ইমানের যে আহকাম কবুল করলাম আরকান কবুল করলাম এগুলো কি? কিন্তু কেউ খবর ওনে না বাংলাদেশে, জিজ্ঞাসাও করে না। ওই ইমানের মজমালের জায়গায় মজমাল আছে, কেউ খবর নে না। কিন্তু আমি কি কবুল করলাম আগে তো সেটাই বুঝতে হবে। এই জন্য এখানে দেখেন আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম আরকান, নামাজের যেমন আহকাম আছে আরকান আছে, ইমানেরও আহকাম আছে আরকান আছে। আহকাম হলো নয়টা, আরকান হইল ছয়টা। আমরা নয়টা আহকাম আলোচনা করব। এই নয়টা আহকাম বা নয়টা শারায়েতের একটা শর্ত যদি অনুপস্থিত থাকে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ইমান হবে না। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যত বলেন যতবার উচ্চারণ করেন, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে না। এই জন্য আমরা জানাজার সলাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আপনারা করেন জানাজার সালাতে এই দোয়ার মধ্যে আমরা কি বলি দেখেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে আপনি জীবিত রাখবেন যতদিন হায়াত আছে, ফা আহইহি আলাল ইসলাম, ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাকে ইসলামের উপরে রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আয় আল্লাহ যখন আমাকে মৃত্যু দিবেন ঈমানের উপরে মৃত্যু দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে। ঈমান নিয়ে মরতে চাই কিন্তু ইমানের শর্ত জানি না, ইমানের শর্ত নাই, একটা শর্ত অনুপস্থিত, বাস যত ইমানের জন্য দোয়া করেন কাজ হবে না, ইমান নিয়ে মারা যাওয়া যাবে না। এই জন্য নয়টা শর্ত খুব ভালো করে জেনে নেবেন। আজকে আমরা সংক্ষেপে শুধু একটু ধারণা দিব এই নয়টা শর্ত সম্পর্কে। এক নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এক নম্বর যেই শর্তটি মেনে নিতে হবে সেটি হলো আল এলেম, আল মুনাফি লিল জাহাল, এমন এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যেই এলেমের দ্বারা সমস্ত জাহালত সমস্ত মূর্খতা দূর হয়ে যায়। এমন জ্ঞান সহকারে, এমন এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে, এটা কি কি দূর করবে? কথা বলেন না দেখি, বুঝতে পারেন নাই আমার কথাটা, জাহালত মূর্খতা সমস্ত জাহালত আমার ভিতর থেকে দূর করে দিবে। এখন জাহালত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দুইটা একসাথে থাকবে কথা কয় না। আমার ভিতরে জাহালত আছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দুইটা কি একসাথে থাকবে? আবু জাহেল নাম শুনছেন না? আবু জাহেলের নাম শুনছেন? আচ্ছা, আবু জাহেলও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দুইটা একসাথে আছে? আবু জাহেল যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে থাকে না। এই দুইটা একটা আরেকটার বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ওই কালবের ভিতরে, ওই অন্তরের ভিতরে, যে অন্তরের ভিতরে এলেম আছে, যে অন্তরের ভিতরে এলেম থাকে সেই অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, যে অন্তরে জাহালত থাকে, মূর্খতা থাকে সেই অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। এজন্য আবু জাহেল অনেক বড় শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক বিশাল ব্যক্তি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে হইলো আবু জাহাল, কারণ তার ভিতরে জাহালত বিরাজ করতেছে, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর যার কাছে এলেম নাই সে জাহালতের মধ্যে আছে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এক নম্বর ফরজ। সবার আগে দুনিয়াতে আপনি কিছু শিখেন আর না শিখেন, প্রথম শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে প্রথম কি শিখাইছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ সূরা লোকমানের 13 নম্বর আয়াত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ وَهُوَ يَعِظُهُ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম যে উপদেশটা দিবেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম। তাহলে সন্তানকে আপনি প্রথম শিখাবেন তাওহীদ, শিরক মুক্ত ঈমান শিখাবেন। তাহলে একজন মানুষের উপরে দুনিয়াতে ডিগ্রি পাস করা, মাস্টার্স পাস করা ফরজ না ওয়াজিব? বলেন দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তো ঠিকই জানেন। তাহলে এত কিছু পাস করা ফরজ না, কিন্তু ফরজ কি? ফরজ হইল লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহর এমন এলেম লাগবে যেই এলেমের দ্বারা সমস্ত রকমের জাহালত অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, ফাআলাম এটা আল্লাহর অর্ডার, নির্দেশ, এলেম শিখো, জানো, বুঝো, কি জানবা, কি বুঝবা, কি শিখবা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন কারিমের আয়াত, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন এলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমার জন্য, মুমিন মুমিনাতদের জন্য গুনাহের জন্য ইস্তিগফার করো, এটারও এলেম শিখো। মানে ইমানেরও এলেম শিখো, আমলেরও এলেম শিখো, দুটার এলেম লাগবে। তাহলে এলেম বিহীন ইমান হইতে পারে না? এলেম বিহীন যদি ইমান হয় তখন ওই ইমানের মধ্যে শিরক ঢুকে পড়ে, ওই ইমানের মধ্যে কুফর ঢুকে পড়ে, ওই ইমানের ভিতরে বেদাত ঢুকে পড়ে। ইমানি এলেম যদি না থাকে তাহলে ওই ইমানের মধ্যে শিরক ঢুকে, কুফর ঢুকে, নেফাক ঢুকে, বেদাত ঢুকে। এই জন্য দেখবেন ইমানদার আবার শিরকও করে, আছে না বাংলাদেশে? ওরে একজন দুইজন না, লক্ষ লক্ষ আছে, কোটি কোটি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে আবার শিরকও করে। তাহলে যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে সে আবার শিরক করে কেমনে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো এমন এক বাক্য যেটা শিরককে দূর করে দেয়, কিন্তু দেখা যায় আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে আবার শিরকও করে, আছে না? কেন করে? এটার মূল কারণ হলো ওই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা কি জিনিস? আল্লাহ যে ইলম শিখতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হলো উসুলে সালাসা শিখতে হবে। কি শিখতে হবে? আমি শুধু আপনাদেরকে পড়া দিয়ে যাচ্ছি, এক বছরের পড়া। এই এক বছরের মধ্যে এগুলো শিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। এক নম্বরে শিখতে হবে উসুলে সালাসা। উসুলে সালাসা মানে ইমানের তিন উসুল। ইমানের উসুল কয়টা? তিনটা। কবরে যে তিনটা প্রশ্ন হইব, এই তিনটে ইমানের উসুল। এটার উপরে লেখাপড়া করে কবরে যাইতে হইব। এমনি খালি কবরে চলে গেলে পরীক্ষা পাশ করে ফেলবেন, এরকম না। এটার নাম উসুলে সালাসা, তিন উসুল। এটাই ইমানি ইলম। দুই নম্বরে লাগবে ইমানের আহকাম গুলো বুঝতে হবে, তিন নম্বরে ইমানের আরকান বুঝতে হবে, চার নম্বরে ইসলামের আরকান বুঝতে হবে, আরকানুল ইসলাম বুঝতে হবে, পাঁচ নম্বরে তাওহীদ বুঝতে হবে, ছয় নম্বরে শিরক বুঝতে হবে, সাত নম্বরে কুফর বুঝতে হবে, আট নম্বরে তাগুত বুঝতে হবে, নয় নম্বরে ইবাদত বুঝতে হবে, দশ নম্বরে আল ওয়ালা ওয়াল বারা বুঝতে হবে, এগারো নম্বরে সুন্নত বুঝতে হবে, বারো নম্বরে বেদাত বুঝতে হবে। এই জিনিসগুলোর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। এগুলা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। এইগুলা যিনি ডক্টরেট ডিগ্রি করবেন তার উপরেও যেমন পড়ছে আইন, যিনি সরেও সরে আলিফ বা তা জানে না তার উপরেও পড়ছে আইন। প্রত্যেক মুমিনের জন্য এগুলার এলেম ফরজে আইন। শিখতেই হবে, তাকে জানতেই হবে, বুঝতেই হবে, না হয় সেই ইমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মরুভূমির রাখাল এসেছে, শত শত মরুভূমির রাখাল এসেছে। যেই মরুভূমির রাখালেরা আরবি লিখতে জানতো না, বলতে জানতো না, কিছুই জানতো না, কোনো ডক্টরের ডিগ্রি ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওই মানুষগুলো এসে ইমানি এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য লেখাপড়া জানা জরুরি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম জরুরি। তা বলে আমি লেখাপড়া জানি না, বই পড়তে জানি না, কেমনে শিখবো? কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, মুনকার নাকির যখন প্রশ্ন শেষ করবেন, তখন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলেও তারা সম্পূরক একটা প্রশ্ন করবেন, উত্তর ঠিকভাবে না দিতে পারলেও তারা একটা প্রশ্ন করবেন। তিনটা প্রশ্ন তো আগে হয়ে যাবে, উত্তর দিতে পারলেও একটা জিজ্ঞাসা করবেন, না পারলেও আর একটা জিজ্ঞাসা করবেন। যখন কোনো ব্যক্তি সুন্দর করে উত্তর দিয়ে দিবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এত সুন্দর করে উত্তরটা জানলে কেমনে, শিখলে কেমনে, এটা জিজ্ঞাসা করবে। আবার যখন উত্তর দিতে পারবে না, তখন জিজ্ঞাসা করবেন, হালা তালাইতা ওয়ালা দারাইতা, দুটা কথা বলবেন, তালাইতা ওয়ালা দারাইতা। আরে ব্যাকল, দুনিয়াতে তুমি তেলাওয়াত করো নাই, জানো নাই, দুটা শব্দ বলবে ফেরেশতারা, তালাইতা দারাইতা। তালাইতা মানে বই পড়ি পড়ি, কোরআন পড়ি পড়ি, হাদিস পড়ি পড়ি তুমি জানতে পারো নাই। দাঁড়াইতা মানে তুমি তো পড়তে জানো না, কিন্তু জমিনে ওলামায়ে কেরাম এরকম আলোচনা করছিল, ওলামায়ে কেরামের দিনই মজলিসে যাইও কি শিখার সুযোগ পাও নাই। দাঁড়াইতা মানে তুমি পড়তে জানো না, ভালো কথা, কিন্তু তোমার সামনে ইউটিউব ছিল, অনলাইন ছিল, ফেসবুক ছিল, দুনিয়া সব দেখছো ইন্টারনেটে। এখন তো আমাদের আম্মারা মা বোনেরা দুনিয়ার যত রান্না বান্না আছে সব ইন্টারনেট থেকে শিখে, ইউটিউব থেকে শিখে। দেখবেন যে কিচেন রুমে এখন রান্নাঘরে ইউটিউব লাগানো থাকে, ইউটিউব দেখে দেখে সব রান্না করে। তো সব ইউটিউব থেকে শিখতে পারলা, ইমানটা ইউটিউব থেকে শিখতে পারো নাই? আল্লাহ কত সহজ করে দিয়েছেন দিন জানা বোঝা বর্তমানে, আলহামদুলিল্লাহ। কেউ যদি দিন জানতে চায়, বুঝতে চায়, তার জন্য আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন। এই জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, হালা তালাইতা ওয়ালা দারাইতা, তুমি পড়তে জানতে না, লেখাপড়া জানতে না, ভালো কথা, তুমি কি শুনতেও জানো না? আল্লাহ পাক তো তোমাকে শোনার মতো শক্তি দিছেন, কান দিছেন। তাহলে এই ইমানি এলেম গুলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় শিখতেই হবে। এই ওজোর আপত্তি দেওয়া যাবে না, আমি তো লেখাপড়া জানতাম না, আমি তো বড় জ্ঞানী ছিলাম না, যাদের ভিতরে ইমানি এলেম নাই তারা কি করে কত আল্লাহ বলছেন কোরআনে কারিমে, ওয়া মিনহুম উম্মিয়্যুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম উম্মিয়্যুন, তাদের ভিতরে কিছু কিছু আছে উম্মি, কিছুই জানে না, কোনো এলেম শেখে না, জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধু আশা করে বসে থাকে, ধারণার উপরে চলতে থাকে। যখন কারো ইমানি এলেম থাকে না তখন সে শুধু আশা করে বসে থাকে, কি আশা করে, নামাজ পড়ে না তারপরেও জান্নাতের আশা করে বসে থাকে, এরকম ব্যাকল আছে কি নাই আপনাদের এলাকায়? নাই মনে হয়, আছে? নামাজ নাই তাও জান্নাতের আশা করে বসে রয়েছে। আল্লাহ বলছেন এরা হলো উম্মি, এরা জাহেল, এদের ইমানি এলেম নাই। কারণ ইমানি এলেম থাকলে ইমান তাকে নামাজ পড়াতে বাধ্য করত, তার ইমানেই এলেমে ঢুকে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে ঢুকে নাই, কিন্তু সে আশা করে বসে রয়েছে সে জান্নাতে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুদাসসিরের 42 থেকে 48 জাহান্নামে কি কি কারণে যাবে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এক নম্বরে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজি না হওয়া, মুসল্লি না হওয়া, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করা, যেখানে কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন এটা জাহান্নামে যাওয়ার কারণ। তা তখনও এই দেশে কোটি কোটি মানুষ নামাজ না পড়ি জান্নাতে যাওয়ার আশা করে বসে দিয়েছে। আল্লাহ পাক এর জন্য বলছেন ওয়া মিনহুম উম্মিয়্যুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা, এরা শুধু আশার উপরে চলে, আশা করে বসে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এরা ধারণার ভিত্তিতে জীবন চলে, ধারণার ভিত্তিতে চলে, সব খালি ধারণাই করে। আর যখনই ধারণার উপরে চলে তখন সে শেরেকে নিপতিত হয়, কারণ ধারণার উপরে চললে কেমনে শেরেক হয় দেখেন। এক ব্যক্তি ঢাকা সুপ্রিম কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, বিচার আচার চলতেছে, কেমনে দেখতেছে, দেখার পরে দেখলো যে বিচারক বিচার করতেছেন, সাক্ষী ডাকতেছেন, দুই দিকে কথাবার্তা চলতেছে, জেরা চলতেছে, এই পক্ষেরও উকিল আছে, এই পক্ষেরও উকিল আছে, বাদীরও উকিল আছে, বিবাদীরও উকিল আছে। শয়তান আবার তারে পুষলায় কয় দেখো দুনিয়ার সাধারণ একটা বিচার কোর্টে বিচার চলতেছে, ওই বিচারের সময় বাদীরও উকিল লাগে, বিবাদীরও উকিল লাগে, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তোমার কি সেদিন উকিল নিয়োগ করা লাগবে না? শয়তান কি ঢুকেছে দেখছেন, দুনিয়ার একটা বিচারে উকিল লাগে, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, উকিল নিয়োগ দিতে হয়, তো তোমার যে কিয়ামতের দিন বিচার হইব আল্লাহর দরবারে, ওখানে তোমার পক্ষের উকিল নিয়োগ দেওয়া লাগবে না? সুন্দর করে যুক্তি দিয়ে শয়তান বুঝাই দিছে, বাস ইমানি আলেম না থাকার কারণে এর ভিতরে ঢুকে গেছে, আহারে আসলে তো ঠিক কথা, আমারও তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার হইব, তখন আমার পক্ষেরও তো উকিল লাগবে, ব্যারিস্টার লাগবে, বাস এবার বাংলাদেশের কোন জায়গায় উকিল পাওয়া যায়, ব্যারিস্টার পাওয়া যায় খুঁজতেছে, খুঁজতে নেমে গেছে, অনেক জায়গায় সাইনবোর্ড দিয়ে বসে আছে, দেখেন আমরা আপনাদের জন্য কিয়ামতের ময়দানে বিরাট বিরাট জাহাজ ভাড়া করে রাখছি, বিশাল বিশাল বাস ট্রেন ভাড়া করে রাখছি, আমাদের দরবারের সাথে কানেকশন করবেন, সম্পর্ক জুড়াই দিবেন, আমরা ওই ট্রেনে করে, বাসে করে, জাহাজে করে, লঞ্চে করে আপনাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম, নাউজুবিল্লাহ। বাস লক্ষ লক্ষ মানুষ ওই জান্নাতে যাওয়ার আশা ধারণার উপরে ভিত্তি করে উকিল ধরতেছে, ব্যারিস্টার ধরতেছে, ধরতেছে না? তাহলে এই মানুষগুলো কেন শিরকের দিকে যাচ্ছে? ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এরা ইমানি এলেম না থাকার কারণে ধারণার উপরে চলে, ধারণার উপরে চলে। আবার চিন্তা করে কিয়ামতের ময়দানে সুপারিশ তো লাগবে, সুপারিশ ছাড়া কেমনে জান্নাতে যাব? তাহলে শয়তান এখানেও তাদেরকে ধারণা ঢুকিয়ে দিছে, যুগে যুগে মুশরিকদেরকে যে ধারণাটা শয়তান ঢুকাইছে সেটা হলো وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَاخ তারা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে নিকটবর্তী হওয়ার আশায় আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে অনেক অভিভাবক অনেক ওলি আউলিয়া ধরে ধারণার ভিত্তিতে, মানে এই যত রকমের শিরকে নিপতিত হয় এটার মূল কারণ ওয়াইন হুমিল্লাহ ইয়াজুন্নু। আর যখন তাকে বলবেন ভাই এই কাজটা করতেছেন শিরক, এই কাজটা করতেছেন কুফর, এটা বেদাত, এটাতে আপনার ইমান চলে যাব, তখন জবাব কি? ভাই আমরা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, কিচ্ছু জানি না দিন সম্পর্কে, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যেমনি করে আসছে আমরা এর বাইরে যাওয়া ঠিক হবে না। আপনি যত বুঝান যে ভাই চল্লিশা করা যাবে না, এটা গুনাহের কাজ, তবে মিয়া শত শত বছর ধরে বাপদাদা সদ্য গোষ্ঠী করে আসতেছে এইটা কোন অবস্থায় বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে বলছেন, যখন তাদেরকে আখেরাতের কথা বলা হয় তখন তারা বলে আমরা তো কিচ্ছু জানি না, আমাদের এলেম কালাম নাই, বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর এইভাবে দেখে আসছি, কিন্তু দুনিয়াবী ব্যাপারগুলো খুব ভালো করে জানে। দুনিয়াবী কোনো ব্যাপারে বলে না যে না না ভাই এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, হুজুরে যেমনে কয় তেমনে, অমুখে যেমনে কয় তেমনে, এই কথা বলে না। জমি কিনতে গেছে, দলিল সিএস আর এস যত রঙের হতিয়ান আছে সব দেখে, কয় না যে না অমুখে যেমনে কইছে এটা দেখার দরকার নাই, উনি কি এত বড় হুজুর বা এত বড় ব্যক্তি, উনি কি মিথ্যা বলছে নাকি, তাহলে এগুলা দলিল পত্র কিছু দেখা দরকার নাই, চলেন টাকা দিয়ে দিয়ে আপনি রেজিস্ট্রি করে দেন, এরকম বলে বলে না, সব যাচাই বাছাই করে। এক মুরব্বী কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, কোনটা পাঁচ কোনটা দশ তাও চিনে না, ওই মুরব্বীরে দেখেন পাঁচশো টাকার নোট দিয়ে আপনি যদি কোন চাচা নেন এক হাজার টাকা দিলাম নিয়ে যান, ঠকাইতে পারবেন জীবনেও পারবেন না। অন্ধ লোক চোখে দেখে না তাও দেখবেন সে এইভাবে দড়ি বলতে পারে এটা কয় টাকার নোট, তারও আপনি ঠকাইতে পারবেন না। তাহলে দুনিয়াবি ব্যাপারে সব জানে, আখেরাতের ব্যাপারে জাহেল গাফেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার এক নম্বর শর্ত হলো এলেম, এলেম সহকারে বলতে হবে, এমন এলেম যে এলেম জাহালতকে দূর করে, যে এলেম শিরক দূর করে। বড় জাহালত হলো শিরক, এমন এলেম লাগবে যে এলেম দ্বারা চিনতে পারে কোনটা তাওহিদ কোনটা শিরক, এটার নাম এলেম। যে ব্যক্তির কাছে বস্তায় বস্তায় এলেম আছে কিন্তু কোনটা তাওহিদ কোনটা শিরক চিনে না, কোনটা সুন্নত কোনটা বেদাত চিনে না, এই লোকের কাছে যত এলেম থাকুক না কেন এটা হলো জাহালত, এটা এলেম না এটা জাহালত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনে একমাত্র ভয় করে ওলামারা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, এই ওলামা মানে কোরআন হাদিস জানা ওলামার কথা বলা হয় নাই, বিশাল বিশাল ডিগ্রিওয়ালা ওলামার কথা বলা হয় নাই, এখানে ওলামা হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব, যেই লোক আল্লাহরে যত বেশি ভয় করে ওই লোক তত বড় আলেম। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে যে সেই আলেম, কারণ সে আল্লাহকে চিনছে, আল্লাহকে না চিনলে আল্লাহকে ভয় করলো কেমনে। আর যে অনেক আলেম কোরআন হাদিসের কিন্তু আল্লাহর ভয় নাই, খাশিয়াতুল্লাহ নাই, তাকে আল্লাহ আলেম বলেনি। তাহলে ইমানের এক নম্বর শর্ত কি? আরে বলে গেছে এতক্ষণ কি বললাম, ইমানের এক নম্বর শর্তটা কি? এলেম। এক নম্বর শর্ত এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। এবং এলেম কি কি আপনাদেরকে বলে দিছি, এগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে মনে করবে যে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আসছে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আসলে যত শিরক আছে কুফর আছে বেদাত আছে সব আপনার থেকে পালাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর এলেম যত না থাকবে তত আপনার ভিতরে শিরক ডুববে, বেদাত ডুববে, কুসংস্কার ডুববে, কুফর ডুববে। আজকে দেখেন মুসলিমের সন্তান দুর্গাপূজায় ঘোরাফেরা করে আছে না, হাজার হাজার আছে, দুর্গাপূজায় যায় সুন্দর করে খাওয়া দাওয়া করে, দেবী মণ্ডপ পরিদর্শন করে, গান বাজনার সাথে সাথে নাচে, ওখানে গিয়ে মুসলিমের সন্তান দোকান দেয়, বেচা কিনা করে, ব্যবসা বাণিজ্য করে, কেন করে? এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, এই লোক নামে মাত্র আদমশুমারিতে মুসলিম কিন্তু ইমান তার ভিতরে আসে না, এই জন্যই ওখানে ঘুরাফিরা করে, কারণ সে এবাদতে বুঝে নাই, মাবুদে বুঝে নাই। ইমানের মৌলিক জিনিস এবাদত। আল্লাহ পাক মানুষের জিনকে কি জন্য বানাইছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ আর জিনকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য, এবাদতের জন্য। এবাদত বুঝা ফরজ, এবাদত বুঝতে হবে কোনটা কোনটা এবাদত। ওই লোক এবাদতে বুঝে নেই, এবাদত না বুঝার কারণে কুফরের অন্ধকারে নিমজ্জিত, শিরকের অন্ধকারে নিমজ্জিত, বেদাতের অন্ধকারে নিমজ্জিত। যদি এবাদতে বুঝত তাহলে এই সমস্ত জাহেলিয়াতের সাথে তার সম্পর্ক থাকতো না। এই জন্য এক নম্বরে এলেম লাগবে। এবার দুই নম্বরে আসেন, দুই নম্বরে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য দুই নম্বরে যে জিনিসটি লাগবে ইমানের জন্য, সেই জিনিসটি হলো আল ইয়াকিন। ইয়াকিন লাগবে, ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহটা ইয়াকিন সহকারে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহটা ইয়াকিন, এমন ইয়াকিন যেটা আল মুনাফিল শাক, এমন ইয়াকিন সহকারে বলতে হবে যেই ইয়াকিনের কারণে সমস্ত রকমের সন্দেহ তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার, একটু তার অন্তরের ভিতরে কোনো সন্দেহ নাই, শাক নাই, এরকম সন্দেহ মুক্ত নির্ভেজাল বিশ্বাসের নাম ইমান। এটাকে বলা হয় ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহটা ইয়াকিন সহকারে বলতে হবে, ভিতরে ইয়াকিন নাই এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে ইমানদার হবে না। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার তো শুধু তারাই, মুমিন তো শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে নাই, ঈমান আনার পরে লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র সন্দেহ ছিল না তার ঈমানের ব্যাপারে। সে দুনিয়াতে বসে মনে হয় তার চোখের সামনে আখেরাত বাসতেছে, সে এমন ভাবে ইবাদত করতেছে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, যেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছে, মাবুদকে দেখতেছে। এটার নাম ইয়াকিন, এমন ভাবে আল্লাহর ইবাদত যেন আল্লাহরে দেখতেছে। আল্লাহকে না দেখলেও সার্বক্ষণিক তার অন্তরের ভিতরে ঢুকে আছে, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলেন, বান্দা তোমার পিছনে আমার সিসি ক্যামেরা লাগানো আছে, আমি পর্যবেক্ষণ করতেছি, আমি তোমার সব কিছু দেখতেছি। কোন আল্লাহর বান্দা বান্দি যদি চিন্তা করে আমারে আমার আল্লাহ আমার মাবুদ দেখতেছেন, আল্লাহর এই বান্দা কোনোদিন কোনো আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস যদি কারো অন্তরে দৃঢ়ভাবে একইনের সাথে থাকে, এই লোক কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। যদি আল্লাহর কোনো বান্দা বান্দির ভিতরে এই ইয়াকিন তৈরি হয়, এই দৃঢ় বিশ্বাস তৈরি হয়, আমার আল্লাহ আমারে দেখতেছেন, আমার আল্লাহর কাছে কবরে গেলে জবাব দিতে হবে, আমার আল্লাহর কাছে হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, আল্লাহর এই বান্দা কোনোদিন হারাম উপার্জন করতে পারে না, পারে কি বলেন? পারে মনে হয়। যদি বিশ্বাস করে যে আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আমার আল্লাহ দেখতেছেন, এই লোক অফিসে গিয়ে কোন রকমের ঘোষের লেনদেন ঘোষের কাজ কারবার করতে পারে না, আল্লাহর এই বান্দা সুদ খাইতে পারে না, আল্লাহর এই বান্দা কোন ধরনের জুয়ার সাথে সংশ্লিষ্ট হইতে পারে না, আল্লাহর এই বান্দা কোন রকমের হারাম উপার্জনের রাস্তায় চলতে পারে না, কারণ হারাম উপার্জনের দ্বারা যে শরীর গঠিত হয় এই শরীর জাহান্নামের খোরাক। সে যতই নামাজি হোক, যতই আবাদত বন্দীকারী হোক, কিন্তু হারাম রিজিক দ্বারা যদি শরীরের গোস্ত তৈরি হয়, এই গোস্ত জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর হারাম ভক্ষণকারীর কোন এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ পাক পবিত্র এবাদত ছাড়া, হালাল ভক্ষণকারীর এবাদত ছাড়া আল্লাহ পাক আর কারো এবাদত কবুল করেন না। তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই নজরদারি, এই মোরাকাবা যদি কারো ভিতরে থাকে, আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর উপরে যদি দৃঢ় বিশ্বাস থাকে, একই যদি তৈরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহটা যদি একইনের সাথে হয়, রাত্রির শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকেন, হাল মিন তাইবিন ফাতুবা আলাই, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, জমিনে কোন ইস্তিগফারকারী আছো কিনা, আমি আল্লাহ মাফ করে দিতে আসছি, কোন তাওবাকারী আছো কিনা, আমি আল্লাহ তাওবা কবুল করতে আসছি। যে আল্লাহর বান্দার ভিতরে ইকিন তৈরি হয়েছে, ওই আল্লাহর বান্দা ওই সময় ঘুমে থাকতে পারে না, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়। কিসের কারণে দাঁড়ায়? ওই একইনে তারে দাঁড় করাই দিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় ইমানদারের, মুমিনের, এবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এদের বৈশিষ্ট্য হইল, কানু কালিলাম মিনাল লাইলি মা তাহজাউন, এদের বৈশিষ্ট্য হলো রাত্রির বেশিরভাগ এদের পিঠটা বিছানার থেকে আলাদা থাকে, বিছানার সাথে লেগে থাকে না। এটা আমার সম্মানিত ভাই বোনেরা, আমাদের লাগতে লাগতে বিছানার সাথে এমন লাগা লাগছে, ফজরের আজান দিলেও পিঠটা বিছানা থেকে আলাদা হয় না, বিছানার সাথে এমন শক্ত করে আটকে গেছে, ফজরের আজান দিলেও এটা আলাদা হয় না। এটা আল্লাহ বলছেন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হইল, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, সাহারির সময় আল্লাহর এই বান্দাগুলো বিছানার থেকে উঠে যায়, ফজরের সময় না, ফজরের আগে উঠে যায়। কিন্তু আমাদের অবস্থা ফজরের আজান দিলে উঠে না, আছে না আপনাদের দেশে? আলহামদুলিল্লাহ সব উঠে যায়, ফজরের জামাতে মসজিদ ভরপুর হয়ে যায় নাকি? এশার জামাতে যা হয়, মাগরিবের জামাতে যা হয়, আসরের জামাতে যা হয়, জোহরের জামাতে যা হয়, ফজরের সময় ওই পরিমাণ হয় না। অনেক মসজিদ আছে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, দুইজন, তৃতীয় কোনো মুসল্লি নাই। আমি ইন্ডিয়াতে আগরতলাতে একটা মসজিদ দেখছি, ইমামও একজন মুয়াজ্জিনও একজন, মানে একই ব্যক্তি আজানও দেন ইমামতিও করেন, কোনো মুসল্লিও নাই, কেউ নাই, মুয়াজ্জিনও নাই তার, তিনি নিজে আজান দেন, নিজে ইমামতি করেন। আমরা একদিন মাগরিবের সময় যাই, দেখি উনি আজান দিয়ে নিজে নিজে নামাজ পড়ে মসজিদে উনি বের হয়ে চলে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করলাম কি ভাই জামাত হয়ে গেছে? আজানও হয়েছে, জামাতও হয়েছে, সব শেষ করে তালা মেরে চলে যাচ্ছে। তো মুসল্লি কই? ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, মুসল্লিও আমি, একজনের সব। ফজরের সময় বাংলাদেশে দেখেন অধিকাংশ মসজিদে কি করুণ দুর্দশা, ওদিকে সবাই সব মসজিদেই, এমন মসজিদও আছে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর মুসল্লি নেই। অনেক মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব চুক্তি করে নিছে, একজন আসমো দুইজন আসমো না, এরকম মসজিদও আছে, হয় ইমাম সাহেব আসবো না হয় মুয়াজ্জিন সাহেব আসবে, দুইজন আসবে না। এইরকম কঠিন দুর্দশা কেন, কেন এরকম হয়েছে? অথচ ইমাম দারারা ওয়াবিল আসহারহুম ইস্তাগফিরুন, ফজর তো দূরের কথা, তারা ফজরের অনেক আগে উঠে যায়। সাহাবায়ে কেরামের যুগে তাহাজ্জুদের সময়, সাহারির সময় প্রত্যেক ঘরের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ, ক্রন্দনের আওয়াজ শোনা যেত প্রত্যেক সাহাবায়ে কেরামের ঘরের ভিতর থেকে, কিয়ামুল লাইলের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ক্রন্দনের আওয়াজ শোনা যেত, আল্লাহর কাছে ইস্তিগফারের আওয়াজ শোনা যেত। সেই পরিবেশ গেল কোথায়? মুমিনের সেই সোনালি যুগ কোথায় গেল? এই যাওয়ার পিছনে মূল কারণ ইমানের একিন, যেটা ছিল একিন তো হারিয়ে গেছে, একিন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় একিনের সাথে বলা হয় নাই, আমার সম্মানিত ভাই বোনেরা, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার মুরব্বী যারা আছেন তারা নিজেরাই দেখেছেন, আমরাও ছোটবেলায় দেখেছি, আমাদের আম্মারা, আমাদের নানিরা, আমাদের দাদিরা যখন ঘর থেকে বের হইতেন প্রথমে বোরকা পরতেন, বোরকা পরার পরে মাথায় একটা ছাতা নিতেন, বোরকাও পরতেন, বোরকার পরে একটা ছাতাও নিতেন, রাস্তা দিয়ে দিনের বেলায় যাইতে সাহস করতেন না, মাগরিবের পরে বাহির হইতেন। আমরা দেখছি অনেক আমাদের মুরব্বী নানিরা দাদিরা যখন কারো বাড়িতে বেড়াইতে যাবেন দিনের বেলা রাস্তা দিয়ে বাহির হইতো না, মাগরিবের পরে, সন্ধ্যার পরে, তারপরে কাছাকাছি হইলে সন্ধ্যার পরে যাইত, তাও কেমনে যাইত, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না, রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তাও ছাতা ধরে রাখতেন, এরকম ছিল না? আপনারা দেখেন নাই মনে হয়, মুরব্বীরাও দেখেন নাই। রিক্সার মধ্যে উঠলে রিক্সায় উঠার পরে কাপড় দিয়ে রিক্সা বেঁধে রাখা হইতো, এই দৃশ্য দেখছেন? বেশি দিন আগের না, আমরা আমাদের মাদেরকে দেখছি যে রিক্সার মধ্যে উঠার পরে কাপড় দিয়ে রিক্সা আবার বেঁধে দেওয়া হয়েছে। এই হঠাৎ করে অল্প দিনের ভিতরে এই কাপড়, রিক্সার কাপড়ও চলে গেল, ছাতাও চলে গেল, বোরকাও চলে গেল, সব উদাও হয়ে গেছে, সব উদাও হয়ে উঠতে উঠতে অল্প বসনে অল্প কাপড়ের মধ্যে চলে আসছে। এখন যে যত কাপড় বেশি খুলতে পারে, কম পরিধান করতে পারে, সেই তত আধুনিক মনে করে। যেই মহিলা যত কাপড় কম পরতে পারে সেই তত নিজেকে আধুনিক সভ্য জানোয়ার দাবি করে, কি বলেন? পশু পাখিরা যেমন কাপড় সাপড় ছাড়া চলাফেরা করাকে স্মার্ট মনে করে, এরও কাপড় সাপড় বিহীন চলাফেরা করাকে স্মার্ট মনে করে, এরকম না সমাজের পরিবেশ? তাহলে এই পরিবেশ তৈরি হলো কেন? এই বিজাতীয় কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার কেন এত প্রভাব বিস্তার করলো? এর মূল কারণ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ইয়াকিন হারিয়ে গেছে। ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, খবর নিয়ে দেখেন ঘরে ঘরে নাস্তিক তৈরি হচ্ছে, নাস্তিক আর নাস্তিক। পর্দা তো পরে, অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু পর্দার ওয়াজ করেন, আমি কি পর্দার ওয়াজ আগে না, ইমানের ওয়াজ আগে। ইমান ঠিক হইলে ইমান এমন এক জিনিস, এটাই তারে বাধ্য করবে পর্দা করতে। ভিতরে যদি ইমান না থাকে তারে জোর করে উপরে দিয়ে পর্দা পরানো যাবে না, ভিতরে কিছু নাই, ভিতরে খালি হয়ে গেছে। আমি সবসময় একটা উদাহরণ দিই, রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মাকে বলতেছে, আম্মা পজরের রাত্রে যদি আমার কোনো টয়লেটে যাওয়ার দরকার হয় আমাকে একটু ডাকি দিয়েন। বাচ্চা দায়িত্ব দিতেছে কাকে? মাকে। আম্মা, যে রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় আমার একটু ডাকিয়েন। মা বলতেছে, বাবা টয়লেটে যাওয়ার দরকার হইলে তোমারে আমি ডাকা লাগবে না, তোমার টয়লেটে তোমারে রাত্রে জাগ্রত করে ফেলবে, তোমাকেই তুলে ফেলবে, আমি মা টেরও পাবো না, তোমার টয়লেটে তোমাকে তুলে ফেলবে, তুমি উঠি নিজেই দৌড় দিবে রাত্রে। ঠিক ইমান এমন এক জিনিস, ইমান যার ভিতরে তৈরি হবে ইমানেই তাকে তুলে ফেলবে, ইমানেই তাকে বোরকা পরাবে, ইমানেই তাকে হেজাব পরাবে, ইমানের টানে সেই ফজরের সময় ঘুম থেকে উঠে যাবে। এগুলো সব ইমানের কাজ, ইমানের মানে পাওয়ারফুল জিনিস। এই ইমান আপনার পুরো জিন্দগি পরিবর্তন করে দিবে। ওই ইমানের ভিতরে যদি সমস্যা থাকে উপরে দিয়ে বোরকা পরলেও ভিতরে সব শয়তানি থাকবে। আর যদি ইমান বিশুদ্ধ থাকে তাহলে ইমানেই তাকে সরে ওই হেজাব বাধ্য করবে। বর্তমানে আবার হেজাবের নামে তামাশা হয়, হেজাবের নামে শয়তানি হয়, তামাশা হয়। নিচে দি জিনসের প্যান্ট, উপরে দি ফেঁসাইতে ফেঁসাইতে শেষ, কয় এটা না হেজাব, এটা শয়তানি ইবলিসি। তারপরে দেখবেন রং বেরঙ্গের বোরকা, টাইট ফিট বোরকা, এগুলো হেজাব না, এগুলো আরেক শয়তানি মানুষকে আকর্ষিত করার বিভিন্ন মাধ্যম, হেজাবের লেবাসে কৌশল। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এগুলোর সমস্যা আমাদের ইমানের রোগে ধরছে, ইমানই চিকিৎসা দরকার। দুই নম্বর গেল কি বলে গেছে তো, শেষ পর্যন্ত নয়টা যাইতে যেতে তো সব খাই ফেলবেন। একদিন মনে রাখবেন, আগামী বছর যদি আল্লাহ পাক আবার আনে, আবার এই পড়ালোমু আপনাদের থেকে, ঠিক আছে? নেই রাজি নেয়া মানে পড়ালেখা করবে না। কি পড়ালেখা করবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর হইল কি এলেম, এলেমের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। দুই নম্বর ইকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তিন নম্বরে আসেন, তিন নম্বর হলো আল কবুল, তিন নম্বর হলো আল কবুল, কবুল করতে হবে, কবুলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, কবুলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কবুলের সাথে কি রকম, এখানে তো অধিকাংশ বিয়ে করছেন, করছেন না কি করছেন নাকি, শর্মে কয় না, বিয়ে করছেন তো, বিয়ে করতে গেছেন যতজন ততজনে কবুল করছেন, করছেন না কি বলেন, কবুল ছাড়া বিয়ে হয়েছে? যখনই বিয়ের আগদের অনুষ্ঠানে গেছেন তখন যিনি বিয়ের অনুষ্ঠান, যিনি বিয়ে পরিচালনা করেছেন, তিনি এক পক্ষ থেকে ইজাব করছেন, প্রস্তাব করছেন, আর আপনি বলছেন কি আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বলছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, বলার সাথে সাথে একটা শর্ত প্রযোজ্য, সেটা হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন সব কবুল করতে হবে। সব কবুল করেন নাই, কোন যে না কিছু মানবো কিছু মানবো না, কিছু কবুল করছি কিছু কবুল করি নাই, এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ যদি সারা জিন্দেগিও বলেন ঈমান আসবে না। এটা তিন নম্বর শর্ত কবুল। কবুল আরবি হইলেও এটা বাংলা, এটা সবাই বুঝে। আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রবের কসম করে বলছি, ওই ব্যক্তিরা ওই মানুষরা জীবনে ইমানদার নয়, ইমানদার হতে পারে না, যারা আমার রাসূল তাদেরকে যা ফয়সালা দেন যা সিদ্ধান্ত দেন সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, কবুল করতে না পারে, আল্লাহর এই বান্দা জীবনে ইমানদার হতে পারে না। আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন মানে কোরআনে কারীম রাসূলের মাধ্যমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সহিহ হাদিস রাসূলের মাধ্যমে আসছে, যা এসেছে সব কিছুকে বলতে হবে কবুল করলাম, কবুল করলাম, মেনে নিলাম। যদি বলেন 99টা মানছি একটা মানি না, শেষ, লা ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। বর্তমানে আমাদের অবস্থা হলো সব মানি না। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার এই কথাটা শিখাইছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনসিলা ইলাইনা, তোমরা বলো আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ যা নাজিল করছেন সব কিছুর উপরে ঈমান আনলাম, সব কিছুর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা ইসলামে যখন আসছো অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে আসিও না, পুরোপুরি আসো। আল্লাহ বলতেছেন যে কিছু বাইরে কিছু ভিতরে থাকলে এই লোক ইমানদার না, আসলে পুরোপুরি আসতে হবে। তাহলে কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সব কি করতে হবে, কবুল করতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু আমরা কি সব স্বীকার করছি? দেখা যায় কয়েকটা স্বীকার করছি, কই ঠিক আছে এগুলো, যেটা আমার স্বার্থের পরিপন্থী সেটা স্বীকারও করি না, কবুলও করি না, মানিও না। দেখা যায় সব মানতে রাজি আছি, দাড়ি রাখতে রাজি নেই, কি বলেন, আসেনি এরকম? কি ব্যাপার ভাই, দাড়ি রাখেন না কেন? কয় দাড়ি রাখতে আপনার ভাবি মানা করছে, ভাবিয়ে মানা করছে, ভাবি মানা করার কে? আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যদি কোনো মা বাবাও নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিউহুমা, খবরদার মা বাবার কথা শুনিও না, মা বাবার কথা না শোনা ফরজ, সব জায়গায় মা বাবার কথা শোনা ফরজ না, মা বাবার কথা মাঝে মাঝে না শোনাও ফরজ। কোনগুলা না শোনা ফরজ? মা বাবা যদি এমন নির্দেশ দেন, এমন অর্ডার করেন যেটা কোরআনের পরিপন্থী, সুন্নার পরিপন্থী, আল্লাহর কথার পরিপন্থী, রাসূলের কথার পরিপন্থী, সেটা মানা যাবে না। তাহলে যেখানে মা বাবারটা মানা যাবে না, সুতরাং স্ত্রী যদি কোরআন সুন্নার খেলাফ কথা কয় মানা যাবে? তাহলে আমার রাসূল বলতেছেন ওয়াফুল লিহা, দাড়িগুলোকে ছেড়ে দাও, স্ত্রীকে খবরদার এটারে বাড়তে দিও না, কাটটা মানবে না, রাসূলেরটা না স্ত্রীরটা, একদিকে স্ত্রী একদিকে আল্লাহ রাসূল, কোনটা মানবেন? এখানে যদি স্ত্রীরটা অগ্রাধিকার দেন, আপনি আল্লাহ রাসূলের সব কবুল করেন নাই, সব কবুল হয় নাই। এই জন্য কবুলটা ইমানের একটা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। যখন কবুল করছি দুনিয়ার কে কি বলতেছে বলুক, কোনো দিকে থাকাবে না। যে ব্যক্তির ভিতরে কবুল ঢুকছে, এই লোক আল্লাহর দিন পালনে ডাইনে কি কয়, বামে কি কয়, সামনে কি কয়, পিছে কি কয়, কোনো দিকে তাকাবে না, কে কি বলতেছে বলুক। কিন্তু আমি তাকাবো আমার আল্লাহ কি বলছে, আমার রাসুল কি বলছে। আল্লাহ এবং আল্লাহ রাসুল বলতেছেন খবরদার সুদ খাইও না। যত রকমের সুদ আছে সব পরিহার করো যদি মুমিন হও। আমি কই না সুদ ছাড়া বর্তমান দুনিয়া চলা যায় না, সুদ খাইতে হয়, দিতে হয়। আল্লাহ কয় খবরদার ইমানদার হইলে খাওয়া যাবে না, দেওয়া যাবে না, সাক্ষী থাকা যাবে না, লেখা যাবে না। লিখলে আমি আল্লাহর লানত, খাইলে আমি আল্লাহর লানত, দিলে আমি আল্লাহর লানত, সাক্ষী থাকলে আমি আল্লাহর লানত। আমি কই না দুনিয়াতে এই জামানায় সুদ ছাড়া চলা যাবে না। তাহলে কি সব মেনে নিছি, মানে নেই, ইমান হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লই কবরে যাবেন, এটা এত সহজ জিনিস না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হইল সব কিছু কবুল করতে হবে, কবুল করা জরুরি, এটা তিন নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হলো কোরআন এবং সহি হাদিসে যা আছে সব কবুল করতে হবে, মেনে নিতে হবে। চার নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ, ইনকিয়াদ মানে পরিপূর্ণ আত্মসমর্পণ, নিজের গলার মধ্যে কয়েদ লাগাই নেওয়া। কয়েদ লাগাই নেওয়া না, আনি রশি লাগাই নেওয়া। কিসের রশি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমি আর স্বাধীন নাই, আমার স্বাধীনতা শেষ, আমি জমিনে এখন আর স্বাধীন না। আমার গলার মধ্যে কয়েদ লাগানো আছে, রশি লাগানো আছে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে সুন্দর করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এখতিয়ার নাই, আইন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এটা মানবে কি মানবে না, এটা গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার কোন মুমিনের নাই, কোন মুমিন পুরুষেরও নাই, নারীরও নাই। এটার নাম ইনকিয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই ইনকিয়াদ চলে আসবে আপনার উপরে, আমি আর এখন নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো কিছু করতে পারি না। আমার মনে অনেক কিছু চায়, আমার মনে চায় মদ খাই, মদ খাইতে চায় মনে, জি চায় না, ওরে সবাই কয় না, মানে অনেকের মনে চায় কি, মনে চায় চায়, চাওয়াটাই স্বাভাবিক, চাইতে পারে, চাইতে পারে যে মনে মনে চায়, কিন্তু খায় না। কেন খায় না? আমার আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর ভয়ে খায় না। কয় হুজুর এত সোজা, আমরা এত গালি দিই, হুজুর একটা গালিও দিতে জানে না। আমি কই হুজুর এত সোজা মনে করিও না, তুমি গালি দশটা জানলে হুজুরে পঞ্চাশটা জানে। হুজুরেও গালি দিতে পারে কিন্তু হুজুরে গালি দে না। কেন দে না? হুজুরে আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ে ওই ইমাম সাহেব ওই আলেম গালি দে না, কিন্তু গালি দিতে পারে ইচ্ছা করলে, পারে না, মদ ইচ্ছা করলে সে খাইতে পারে, তার খাইতে মন চায় কিন্তু খায় না। কেন খায় না? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ও ইমানদার, মদ হলো রিজসুন, নাপাক, মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ, খবরদার ফাজতানিবু, ছেড়ে দাও, এই জন্য খাই না। এটার নাম ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম, আমার আল্লাহ মানা করছে, বাস মদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। মদ না শুধু, কোন ইয়াবা, কোন ট্যাবলেট, এটা সেটা যত রঙের মাদক আছে এটা দ্বারে কাছেও নেই। কারণ কি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মানুষ। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তার কাদের মধ্যে, গলার মধ্যে রশি লেগে গেছে কোরআন সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে তিনি যাইতে পারেন না। তিনি ইচ্ছা করলে জুয়া খেলতে পারেন না, মনে চায় জুয়ার মাধ্যমে কিছু টাকা ইনকাম করে। কত রঙের জুয়া আছে, ছোট জুয়া, মাঝারি জুয়া, বড় জুয়া, যেগুলো আমরা এখন পত্র পত্রিকা দেখি এগুলো তো হলো বড় মাপের জুয়া। ছোটখাটো জুয়াও আমাদের সমাজে আছে, আছে না? দেখবেন আপনাদের গ্রামে আশেপাশে কত রঙের জুয়া আছে। এই সকল জুয়াও শয়তানের কাজ, এই জুয়ার থেকেও দূরে থাকতে হবে। এই দূরে থাকাটা আপনি চেষ্টা করলে হবে না, আপনি তখনই হবে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত বুঝবেন, যে বাইরে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, সুতরাং আমি যেমনি ইচ্ছা তেমনি চলতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে, আমার আল্লাহর নিষেধাজ্ঞা আছে, আমার রাসূলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এটা হলো কয় নম্বর শর্ত? চার নম্বর। পাঁচ নম্বর হলো আস-সিদক, পাঁচ নম্বর হলো আস-সিদক, সত্যবাদিতা। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবেন, মুখে বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সত্যবাদিতা অন্তরের সাথে মিলে যাইতে হবে, কাজকর্মের সাথে মিলে যাইতে হবে। অন্তরের সাথে, মুখের সাথে, কাজকর্মের সাথে, তিনটা মিললে আপনি মুসলিম, মুমিন। এক জায়গায় যদি গরমিল হয়ে যায় আপনার মধ্যে ইমানের গন্ডগোল। কয় জায়গায় মিলতে হবে? ওরে আমার কথা মনে হয় বাইরা বুঝতেছেন না, কথাটা একটু কঠিন কথাগুলা, কিন্তু কথাগুলোর সহজ করার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এগুলো বোঝাটা জরুরি, কঠিন হইলেও বুঝতে হবে, কারণ ইমান ছাড়া কেউ কবরে যাওয়া যাবে না। কি বলেন, সব হারাই রেখে যেতে পারি, ইমান রেখে যেতে পারি না, ইমান নিয়েই যেতে হবে কবরে। কি বলেন? ছেলেরে ছাত্ররে রাত ১১টা পর্যন্ত পড়া রেখেছে, কয় পড়া এটা পড়ি আজকে ঘুমাইতে হইব, এর আগে ঘুমাইতে পারবি না। কে বলি না আমরা মাঝে মাঝে আপনাদেরকে এরকম শিখাই ছাড়তে হবে, শিখানো ছাড়া বাড়ি যেতে দেওয়া যাবে না। কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মওত চলে আসবে, কবরে যাইতে হবে। ইমান না নিয়ে কবরে যাওয়া যাবে না, ইমান নিয়ে যাইতে হবে, এই জন্য ইমান শিখতেই হবে। এজন্য আপনি যে কষ্ট করি হলেও ইমানে ক্লাসগুলোতে বেশি বেশি যাবেন, ইমানে কোচিং করবেন, কারণ ইমান নিয়েই যাইতে হবে কবরে। পাঁচ নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো সিদক, সত্যবাদিতা থাকতে হবে। সত্যবাদিতা, সত্যবাদিতা কয় জায়গায় বলেন? তিন জায়গায়। কয় জায়গায়? আস-সিদকু ফিল আকওয়াল, আস-সিদকু ফিল কালব, আস-সিদকু ফিল আমাল। অন্তরে বিশ্বাসের ক্ষেত্রে সত্যবাদিতা, বলার ক্ষেত্রে সত্যবাদিতা, কার্যক্রমে সত্যবাদিতা, তিন জায়গায় সত্যবাদিতা থাকতে হবে। তাহলে বোঝা যাবে এই ব্যক্তির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকছে। যদি সত্যবাদিতা না থাকে, মুখে কইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজেও কইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রেজাল্ট দেখাইতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কিন্তু অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নাই, আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সূরাল মুনাফিকুনের এক নম্বর আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ রাসূল, আল্লাহ বলেন ও মুনাফিকরা তোমরা সাক্ষী দেওয়া দরকার নাই, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, যে আল্লাহ তাকে রাসূল বানাইছেন ওই আল্লাহ ভালো করে জানেন উনি রাসূল, তোমরা মুনাফিকের সাক্ষী দরকার নাই। তবে আমি আল্লাহ একটা সাক্ষী দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মহা মিথ্যাবাদী, আল্লাহ সাক্ষ্য দিতেছে। তাহলে মুনাফিকদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলছেন কেন? এদের কথার সাথে, এদের কাজের সাথে, এদের অন্তরের সাথে মিল নাই, এক জায়গায় গরমিল হয়ে গেছে। আচ্ছা, অনেকের আছে অন্তরের মিল আছে, অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে না, তাও মিথ্যাবাদী। যেমন আবু তালেব, আবু তালেবে অন্তরের দিক থেকে জানে ইসলাম হক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, সব জানে অন্তরে অন্তরে। আল্লাহ রাসূল বলেন, ছাসারে অন্তরে যা আছে এটা একটু মুখে প্রকাশ করে দেন, আপনি মরার সময় একটু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। ছাসা কয়, না রে ভাতিজা, আমি বলতে পারবো না, বলতে শরম লাগে, বলা যাবে না। কেন? আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারে নাই, অন্তরে কিন্তু আছে, কিন্তু ইমানদার হয়েছে হয় নাই, কাম হয় নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুখে যেমন বলতে হবে, অন্তরেও থাকতে হবে, কাজেও থাকতে হবে, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। যদি এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, সত্যবাদিতা না থাকে, তাহলে আপনার ইমান নাই। বুঝতে হবে ইমানের সমস্যা। যেমন কোন লোক ব্যবসা বাণিজ্য করে, খালি মিথ্যা কয়, আছে না, আল্লাহর কসম জিনিস এটা এত টাকা কিনা, ভাই এটা 500 টাকার কিনা, এর কমে আমি বেচতে পারবো না। তো কাস্টমারও জানে যে মিথ্যা কয়, কাস্টমারকে 400 টাকার বেশি 1 টাকাও দেবো না, পাইলে দাও। আর এ কয়, আল্লাহর কসম 500 টাকা আমার কিনা, ভাই লস হইব, লস হইব, ভাই 500 টাকা কিনা। হে কয়, তোমার লস আর লাভ বুঝি না, 400 টাকা, শেষ পর্যন্ত 400 টাকাও দিয়ে দিছে। কারণ কি, এ মিথ্যা কথা কইছে, 500 টাকা এর কিনা না, হে 300 টাকা কিনা, 200 টাকা কিনা, হে মিথ্যা কসম করছে। ব্যবসায়ীরা অধিকাংশ এরকম মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে। আল্লাহ রসুল বলছেন, তিন শ্রেণীর লোকের কথা বলছেন, কেয়ামতের ময়দানে আল্লাহ এদের থেকে রহমতের দৃষ্টি দিবেন না, এদের সাথে কথা বলবেন না। এদের মধ্যে একটা শ্রেণী হইল যারা মিথ্যা কসম করি করি তাদের পণ্য বিক্রি করে, মিথ্যা কসম করে করে জিনিস বিক্রি করে, মিথ্যা ব্যবসায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ও ব্যবসায়ীরা শোনো, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্য কথা বলো, স্পষ্ট করে দোষ ত্রুটি বর্ণনা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ, সত্য কথা বলবা, ব্যবসা আল্লাহ বরকত দিব। দেখবেন দোকানে একজন মুসলিমের দোকানও আছে, পাশে আরেকটা অমুসলিমের দোকানও আছে। অমুসলিমের দোকানে কাস্টমার বেশি, মুসলিমের দোকানে কাস্টমার কম। কারণ কি, মুসলিমের দোকানে 1 কেজি কিনলে 900 গ্রাম পাওয়া যায়, আর ওই অমুসলিমের দোকানে 100 কেজি কিনলে 1 কেজি পাওয়া যায়। মুসলিমের দোকানে দেখায় ভালো জিনিসটা, ভিতরে দিয়ে দেয় সব 2 নম্বর গুলা, কিন্তু ওই দোকানে ওই 2 নম্বরই করে না। আল্লাহর সুন্নত হলো মুসলিম ও মুসলিম নয়, যে আল্লাহর সুন্নত আল্লাহর নিয়ম রীতি পালন করে আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দেন। এই জন্য ওই বেটার ব্যবসা দিন দিন উন্নতি হইতেছে, আর এই বেটার ব্যবসা দিন দিন শেষ। কারণ কি, ওই ব্যক্তির ব্যবসার মধ্যে সত্যবাদিতা আছে, এই ব্যক্তির ব্যবসায় মুসলমান কিন্তু সত্যবাদিতা নাই। এই জন্য ইমানে সত্যবাদী, কথায় সত্যবাদী, কাজে সত্যবাদী, এটা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। এই জন্য একজন মুমিন তার কাজে প্রমাণ করবে তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা গাছের মতো, কালেমাতিন তাইয়েবাতিন কাশাজারাতিন তাইয়েবা, আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহটা হলো একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, লা ইলাহা ইল্লাল্লাহর শিকড় হলো জমিনে, শাখা প্রশাখা হলো আসমানে। সুবহানাল্লাহ, এটা এমন এক গাছ, এটা শিকড় থাকে জমিনে, ডালপালা থাকে কোথায়? তাহলে আপনি কিন্তু সেই গাছ লাগাইছেন কালবের মধ্যে, আমার আপনার কালবের মধ্যে গাছটা কিন্তু এইরকম গাছ, এই গাছের শিকড় জমিনে, শাখা প্রশাখা কোথায়? আসমানে। আল্লাহ আকবার, ওই গাছের গাছ আপনার আমার ভিতরে, কিন্তু দেখা যায় এইরকম গাছ থাকার পরেও আমল আখলাকে জিন্দিগিতে কোনো পরিবর্তন নেই, তার অর্থ হইল গাছ মরে গেছে, গাছের শিকড় কাটে দিছেন, গাছ জিন্দা নাই। কারণ এইরকম গাছ যদি আপনার কালবে থাকতো, ওই গাছের টানেই আপনি পরিবর্তন হয়ে যেতেন। তাহলে 5 নম্বর কি, আস-সিদক, সত্যবাদিতা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে। 6 নম্বর আল ইখলাস, ইখলাস লাগবে প্রত্যেকটি কথার মধ্যে, কাজের মধ্যে, আমালের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস যত বেশি, তার বরকত তত বেশি। সমস্ত বরাকা নির্ভর করে, সমস্ত বরকত নির্ভর করে এখলাসের উপরে। আপনি দেখবেন যেই দায়ী যত বেশি এখলাস পূর্ণ হবে, ওই দায়ীর কথায় মানুষ তত বেশি পরিবর্তন হবে। যার ভিতরে এখলাস কম কিন্তু সুর বেশি, এখলাস কম অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, তার ওয়াজে মানুষ শুনবে, চোখের পানিও ফেলবে, লাফাবেও, কিন্তু ইমানি কোনো পরিবর্তন আসবে না, কারণ এখলাস নাই। এখলাসের উপরে নির্ভরশীল দাওয়া, এখলাসের উপরে নির্ভরশীল ইমান, এখলাসের উপরে নির্ভরশীল এবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কালবের দিকে তাকান, অন্তরের দিকে তাকান, কালবের দিকে তাকান আল্লাহ পাক। এজন্য কালবের মধ্যে ইখলাস কতটুকু আছে, এই মাপে আল্লাহ পাক সবকিছুর আমালের বরকত সওয়াব আল্লাহ এটার মাপ অনুযায়ী দেন। আপনিও সুবহানাল্লাহ কইবেন, আমিও সুবহানাল্লাহ কইব, আরেকজনও সুবহানাল্লাহ কইব, এখানে 100 জনে সুবহানাল্লাহ কইছেন, কিন্তু সব সুবহানাল্লাহর সওয়াব একরকম হয় নাই। আমরা 100 জনে সুবহানাল্লাহ কইছি, কিন্তু 100 জনের সুবহানাল্লাহর সওয়াব একরকম হয় নাই। যার ইখলাস যত বেশি, যার তাকওয়া যত বেশি, তার সুবহানাল্লাহর ফজিলত তত বেশি। সবার সুবহানাল্লাহর ফজিলত সমান না, এটা নির্ভর করে কিসের উপরে, ইখলাসের উপরে। আল্লাহ পাক আল্লাহর নবীদেরকে বলছেন ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, ও নবীরা আল্লাহর ইবাদত করো ইখলাসের সাথে। সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো একমাত্র খালিস ভাবে, ইখলাসের সাথে, মুখলিসিনের সাথে। সুতরাং ইমানের গুরুত্বপূর্ণ একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর ইখলাস, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আর যারা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাদিকিন। এদের নাম কি? সাদিকিন, সত্যবাদী। এদের অন্তরে যে ইখলাস আছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দুইটা মিলে গেছে ইখলাসের সাথে। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ও ইমানদাররা সাদিকিন হয়ে যাও, সাদিকিন হয়ে যাও। মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে হে ইমানদাররা, তোমরা ইমানের ক্ষেত্রে আমালের ক্ষেত্রে সত্যবাদী হয়ে যাও। এই সত্যবাদিতা হলো ইখলাস। কয়টা গেল বলে গেছেন, ঘুম আসতেছে, ছয়টা। সাত নম্বর হলো আল মাহাব্বাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত থাকতে হবে, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। মহব্বত নাই, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মহব্বত করে না, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ইমান হইতে পারে না। কারণ ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? সম্মানিত ভাইরা, আমরা আর 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, আমরা আর একটু ধৈর্য ধরে বসে ইনশাল্লাহ এরপরে আলোচনা শেষ। তাহলে মহব্বাহ, সাত নম্বর হলো মহব্বত, আল্লাহকে ভালোবাসতে হবে, এবং সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে, সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে ইমানদার আল্লাহকে। আর আল্লাহকে কেমনে ভালোবাসে, মহব্বত করার মাধ্যমটা কি? আল্লাহকে যে আমি আপনি ভালোবাসি এটার প্রমাণ কি? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর ইত্তেবা করো, সুন্নতের ইত্তেবা করো। তাহলে যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করেন, তিনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করেন। যার ভিতরে সুন্নত নাই, সুন্নতের এত্তেবা নাই, তার ভিতরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসাও নাই, জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় সুন্নতের এত্তেবা, সুন্নতের অনুসরণ যত বেশি হবে তত বেশি আল্লাহর মহব্বত হবে। সুন্নত নাই বুঝতে হবে আল্লাহর মহব্বত নেই। আজকে অনেকে আল্লাহর ওলি দাবি করে, নিজেদেরকে আল্লাহর বন্ধু দাবি করে, কিন্তু তাদের ভিতরে সুন্নত নাই, তাদের আমলের মধ্যে, আখলাকের মধ্যে, আকীদার মধ্যে সুন্নত নাই, এমনি আল্লাহর বন্ধুত্বের দাবিদার। আল্লাহ পাক স্পষ্ট করে জানাই দিছেন, আল্লাহর বন্ধু হইতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, মহব্বত করতে হলে সুন্নতের পরিপূর্ণ এত্তেবা লাগবে। সুন্নতটাই মুজিজা, সুন্নতটাই কারামত। যার ভিতরে সুন্নত যত বেশি তার ভিতরে কারামত তত বেশি। আমাদের দেশে কারামত মানে মনে করে অস্বাভাবিক কর্মকাণ্ড, কয় অমুক আল্লাহর ওলি পানির উপর দিয়ে হাঁটেই চলে গেছে, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, কে দেখছে? কয় অনেক ভাইয়েরা, অনেক মানুষ দেখছে পানির উপর দিয়ে হাঁটে চলে যাচ্ছে, বাঘের পিঠে চড়ি চলে গেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি চোখ বন্ধ করছে, মক্কা থেকে বাংলাদেশে চলে এসছে, তাহাজ্জুদের সময় উঠছে আফ্রিকা জঙ্গলে চলে গেছে, সকালবেলায় উঠছে এখান থেকে মদিনা চলে গেছে। এইগুলো হলো আমাদের দেশের কারামতি, কিন্তু কারামত হলো সুন্নত। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতীরু ফিল হাওয়া, যখন কোন মানুষকে দেখবা পানির উপরে হাঁটতেছে, আকাশে দিয়ে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে আল্লাহর ওলি মনে করিও না। এটা শয়তানও পারে, এটা কুফফারও পারে, মুশরিকেরও পারে, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না। আল্লাহর ওলি হওয়ার আলামত হাত্তা তাআলামু মুতাবাতা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা না দেখবা। সুন্নতের এত্তেবা যত বেশি এটাই কারামত, কারণ অস্বাভাবিক ঘটনা তো দাজ্জাল সবচেয়ে বেশি ঘটাইব পৃথিবীতে। এই জাতীয় কারামত যেগুলোকে আমরা কারামত মনে করতেছি, এগুলো তো সবচেয়ে বেশি ঘটব দাজ্জালের। যারা এই জাতীয় ঘটনারে কারামত মনে করে, এরা তো দাজ্জালের এই এই তেলেসমতে দেখলে কবে যে ওরে আল্লাহ বাগদাদের ওলি চলে এসছে, বাগদাদের থেকে বিরাট আল্লাহর ওলি চলে এসছে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। যদি কারামত সঠিকভাবে না বুঝে তাহলে দাজ্জালের অনুসারী হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ৬ নম্বর শর্ত হলো, কয় নম্বর যে সাত নম্বর হলো মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, না হয় ইমান হবে না। ৮ নম্বর হলো আল কুফর বিত্তাগুত, আল কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার তাগুতের সাথে তার খুব মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, কারণ আল্লাহ পাক শর্ত দিছেন সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াত, লা ইকরাহ ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে হলে ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের প্রতি কুফরি করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এখন তাগুত অস্বীকার করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে রয়েছে, ঈমান হয় নাই। যত নবী রাসূল আল্লাহ পাক জমিনে পাঠাইছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াতটা দিতেন সেটা আল্লাহ পাক সূরা নাহালের ৩৬ নম্বর আয়াত আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি যত নবী পাঠাইছি প্রত্যেক উম্মার কাছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক উম্মার কাছে আমি রাসূল পাঠাইছি, তারা দাওয়াত দিত দুনিয়ার মানুষ গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, আর তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, পাঁচ শ্রেণীর মানুষকে, জিনকে, শয়তানকে তাগুত বলা হয়। কয় শ্রেণী? সংক্ষিপ্ত কথা হলো, এক নম্বর তাগুত হলো ইবলিস লানাহুল্লাহ, ইবলিস হলো এক নম্বর তাগুত, ইবলিস তাগুত। এজন্য কেউ যদি ইবলিসের অনুসারী হয় এ তাহলে এটা ইবলিসের ইবাদত হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদুশ শয়তান, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও ইবাদত হয়। শয়তান হলো এক নম্বর তাগুত। দুই নম্বর তাগুত হলো মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া তার ইবাদত করা হয় কিন্তু সে খুশি, মানে তার ইবাদত করতেছে লোকেরা সে খুশি, লোকেরা এসে তাকে সাজদা করতেছে সে খুশি, এই লোক তাগুত। লোকেরা বিভিন্ন রকমের কুফরি করতেছে, শেরেক করতেছে, তাকে কেন্দ্র করে সে রাজি, সে তাগুত। আবার অনেক জায়গায় আছে লোকেরা করতেছে কিন্তু উনি জানে না। যেমন আমাদের দেশে অনেক দিনদার মানুষ মারা গেছে, কবর আছে কিন্তু কবর কেন্দ্রিক লোকেরা এসে শেরেক করতেছে, কুফর করতেছে, উনি মারা গেছে, উনি কি করবে? উনি যদি জীবিত থাকতেন, ধরেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন তাহলে লোকেরা তাকে কেন্দ্র করে যত শিরকের আস্তানা গড়ে তুলছে তিনি নিজেই সবগুলো উৎখাত করতেন, করতেন না? তিনি শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে আসছেন আর তাকেই শিরকের কবলে লোকেরা নিমজ্জিত করছে, তাহলে এখানে কিন্তু তার দোষ নাই, এখানে তিনি তাগুত না। কিন্তু যার ইবাদত করা হচ্ছে হে রাজি, হে খুশি, হে রাজি আছে এটা করতে, এই জাতীয় কর্মকাণ্ড যারা করে এরাও তাগুত। তিন নম্বর তাগুত মানে দাশাইয়ান মিন আলমিল গায়বে, যারা আলমে গায়বের দাবি করে, কয় আমার দরবারে আসলে আমি আপনার দিকে তাকায় সব বলে দিতে পারব, এটা তাগুত, এটা শয়তান, সে আমার দিকে তাকায় কেমনে বলে দিবে সব। এই গায়েবের জিনিস যারা বলার দাবি করে এদেরকে বলা হয় তাগুত। মান দাআন্নাস ইলা ইবাদাতি নাফসিহি, যে লোক মানুষকে নিজের ইবাদতের দিকে ডাকে, নিজের ইবাদত করতে বলে, মানুষকে বলে যে তোমার কি দরকার, বিপদ আপদের সমস্যা সমাধান দরকার, এটা দরকার, ওটা দরকার, আমার কাছে চলে আসো, বাস, এই লোক হলো কি তাগুত। পাঁচ নম্বর তাগুত হলো মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছেন আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার আচার করে না, সব সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, এদেরকেও কোরআন সুন্নার ভাষা বলা হয় কি তাগুত। এই পাঁচ শ্রেণীর তাগুতকে কুফরি করা, তাগুতকে অস্বীকার করা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার শর্ত। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আবার তাগুতের সাথে গভীর সম্পর্ক, যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক ইমানদার হবে না, এটা ইমানের একটা শর্ত। নয় নম্বর শর্ত সর্বশেষ যেটা আল মাউতু আলা হাযিহিল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে বলছেন মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে। জীবনের প্রথম দিকে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শেষ বয়সে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। যেমন অনেক মুনাফেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু শেষে এসে জীবনের শেষ দিকে এসে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না, তারা মুমিন না, তারা সাহাবী না, তারা মুনাফেক হয়ে গেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো এটার মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা রব্বুন আল্লাহ বলছে রব্বুন আল্লাহর উপরে ইস্তিকামত রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা আসে বলে ও আল্লাহর বান্দা ভয় করিও না, চিন্তা করিও না। সুবহানাল্লাহ, তো এই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা এসে কেন বলে ভয় করিও না, চিন্তা করিও না? কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে, সত্যিকারের মাবুদ নাই কিন্তু অসংখ্য মাবুদের সে পূজারি, অসংখ্য মাবুদকে সে সেজদা করে, যেখানে যায় সেখানে সেজদা দিয়ে দেয়, যেখানে পারে সেখানের জন্য মান্নত করতে থাকে। একটা ছেলের অসুখ হয়েছে, বিপদ হয়েছে, অমুক মাজারে অমুক জায়গায় এত টাকা দিমু, মোমবাতি দিমু, গরু দিমু, ছাগল দিমু, খাসি দিমু, মুরগি দিমু, মান্নত করে বসে আছে। তাহলে ওই যেই কবরের উদ্দেশ্যে মান্নত করছে তাকে মাবুদ বানিয়ে ফেলছে, আর এখান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত নাই। এই লোক মারা গেলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা যাবে না। তাহলে এই নয়টা খুব ভালো করে মনে রাখবেন, এই নয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। এগুলাকে বলা হয় সারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাকে বলা হয় আহকামুল ঈমান, ঈমানের শর্তাবলী। কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমানদার হয়ে যায় না। আজকে সমাজে যারা ঈমানদার, যারা মুসলিম নামে পরিচিত, এরা বেশিরভাগই এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো নাই, এমনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ঈমানদার হওয়া যায় না। এই জন্য আজকে যত রকমের অবনতি, যত রকমের সামাজিক সমস্যা, যত রকমের আমরা বর্তমানে নৈতিক স্খলন, সমাজের পরিবেশ পরিস্থিতি যা দেখতেছি, আমার থেকে আপনারা ভালো করেই জানেন, এই যে আজকে টাকা টাকা এক এক জায়গা থেকে বস্তা বস্তা টাকা বাহির করা হয়, দেখছেন না? তারপরে মদের কারখানা, জুয়ার কারখানা, বিভিন্ন রকমের, এই যে বুয়েটে দেখেন কি কর্মকাণ্ড, একটা নিরপরাধ ছেলেকে কিভাবে অত্যাচার নির্যাতন করে করে মেরে ফেলছে। এটা তো একটা চিত্র, এরকম সমাজের হাজারো চিত্র ঘটতেছে। কেন ঘটতেছে? এটার মূল সমস্যা যে জায়গায়, সেই জায়গায় আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সমস্যা, ইমানের সমস্যা। কারণ ইমান যদি কারো ভিতরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সেই কোনোদিন কোনো মানুষ হত্যা করতে পারে না। শুধু মুসলমান না, কোনো মানুষই মারতে পারে না। কারণ কোনো মানুষ যদি মারে, তাহলে একজন মানুষের গায়ে হাত দেওয়া মানি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে সমগ্র মানবতার গায়ে হাত দিছে। সে অমুসলিম হোক, মুসলিম হোক, যেই হোক, একজন মানুষ সে একটা মানবতার অংশ, একটা মানবতার টুকরা। ধরেন পৃথিবীর 800 কোটি 1000 কোটি মানুষ মিলে ধরেন একটা মানবতা, এই মানবতার একটা অংশ, ক্ষুদ্র অংশ একটা মানুষ। আমিও এই মানবতার একটা অংশ, আপনিও একটা অংশ। এই এক অংশের উপরে আঘাত করা মানে পুরো মানবতার উপরে আঘাত করা। এরপরে আপনার কোন মুমিনকে হত্যা করলে তো আল্লাহ পাক কঠিন কঠিন আযাবের কথা বলছেন। তাহলে কোন মুসলিম গরের সন্তান যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝতো, তাদের মা বাবা যদি ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানাইতো। কিন্তু আমাদের সমাজে ইঞ্জিনিয়ার বানাইতেছেন, ডাক্তার বানাইতেছেন, কিন্তু ইমানদার বানাইতেছেন না। কারণ ইমানি আলেম দিচ্ছেন না, তাকে তাওহীদ বুঝাচ্ছেন না, শেরেক বুঝাচ্ছেন না। তাকে আপনি ইমানের শর্ত কি, ইমানের রোকন কি, ইমানের উসুল কি, ইমান বঙ্গের কারণগুলো কি কি, কিছুই শিখাইতেছেন না। বড় বড় ইঞ্জিনিয়ার বানাইতে চান, ডাক্তার বানাইতে চান, অনেক কিছু বানাইতে চান, এটার পরিণতি এরকমই হয় যে ইঞ্জিনিয়ার হচ্ছে বুয়েটে পড়তেছে আর মানুষ মারে, মানুষ হত্যা করে। অথচ মানুষ হত্যা করা কত বড় অপরাধ। একজন মুমিনকে হত্যা করলে আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। স্থায়ী জাহান্নাম আল্লাহ কাফেরদের ক্ষেত্রে বলেন, ঈমানদারের ক্ষেত্রে বলেন না। কিন্তু এখানে আল্লাহ পাক ঈমানদারের ক্ষেত্রে বলছেন স্থায়ী জাহান্নাম, অর্থাৎ এটার অপরাধের মাত্রাটা এত বেশি, এখানে আল্লাহ পাক খালিদান ফিহা শব্দ ব্যবহার করছেন। এই জন্য আমার ভাইরা, এই সামাজিক অবক্ষয় বলেন, যত রকমের সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, এটার মূল কিন্তু ইমানের সমস্যা। ইমান যদি বিশুদ্ধ হইতো, শেরেক মুক্ত ইমান হইতো, তাওহীদি ইমান হতো, তো সারা দুনিয়া আজও মুসলিম উম্মার পায়ের নিচে থাকত। কারণ আল্লাহ পাক শর্ত দিছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার মন মরা হইও না, চিন্তা করিও না, নিরাশ হইও না, সারা দুনিয়া তোমরাই পরিচালনা করবা, তোমরাই নেতৃত্ব দিবা। শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ইমানটা যদি বিশুদ্ধ থাকে। সাহাবায়ে কেরাম সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিছেন বিশুদ্ধ ইমান দিয়ে। আজকে সারা পৃথিবীতে মার খাওয়া একটা জাতি, সারা দুনিয়াতে সবার মার খা, ইহুদিদের মার খায়, নাসারাদের মার খায়, হিন্দুদের মার খায়, বৌদ্ধদের মার খায়, নাস্তিকের মার খায়, সবার মার খায়, একটা জাতি আছে পৃথিবীতে, নাম কি এটা? মুসলিম। এটার কারণ হলো এদের, এরা নামে মুসলিম, এদের ভিতরে ইমান নাই, এদের ইমানের শর্ত নাই, এদের ভিতর থেকে ইমান ইচ্ছাতনা হারিয়ে গেছে, এরা মুমিন না। এজন্য আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন এদেরকে। জমিনে অন্যদেরকে এদের উপরে বিজয়ী করে দিয়ে এদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন, অথচ জমিন এদের নেতৃত্বে থাকার কথা, কিন্তু মূল সমস্যা ইমানের। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, এই সময়ের ভিতরে আমরা যে সংক্ষিপ্ত ইমান বিষয়ে যা বললাম, এটাকে আমরা আরো ভালোভাবে স্টাডি করার, জানার, বোঝার চেষ্টা করব। এখন তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, এখন তো ইন্টারনেটের যুগ, এখন আপনারা ঘরে বসেই এগুলো জানতে পারেন, শিখতে পারেন। আমাদের ওয়েবসাইটে এই সবগুলার আলোচনা আছে, ইমানি বিষয়ে যা বললাম এগুলো সবগুলার আলোচনায় আপনি পাবেন। আরো অনেক শায়েখদের আলোচনা আছে, খালি আমার না, আলহামদুলিল্লাহ এ সকল শায়েখদের আলোচনাগুলো ঘরে বসে বসে আপনি শুনেন। তবে এলেম নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন, ইন্টারনেট যেমন এলেম শিখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, আবার গোমরা হওয়ারও গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য খুব সতর্কতার সাথে এলেম নিতে হবে। যার থেকে এলেম নিচ্ছেন তাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে তিনি কোন আকিদার, কোন মানহাজের, কোন চিন্তা চেতনার, তার আকিদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা, এগুলা না জেনে না শুনেও এলেম নেওয়া যাবে না। যদি বলেন যে আমি ভালোটা নিব, খারাপগুলো নিব না, তা আপনি যদি ভালো আর খারাপ আলাদাই করতে পারেন, তাহলে তো আর আপনি এগুলো শোনারে দরকার নেই। আপনি যদি ভালো কোনটা খারাপ কোনটা বুঝতেই পারেন, তাহলে তো আপনি তার থেকেও বড় আলেম, আর ওখানে কি এলেম নিবেন? এই জন্য আপনি ওখানে খপ্পরে পড়ে যেতে পারেন, ইমান হারাও হয়ে যেতে পারেন। এই জন্য বুঝে শুনে আগে ঠিক করবেন, ব্যক্তি দেখে তারপরে এলেম নিবেন। যার নাম নাই, ঠিকানা নাই, ইন্টারনেটে দেখবেন কোনো ব্যক্তি একটা শব্দ নামে ইসলামের কথা বলতেছে, সে কে, তার বাবাকে, মাকে, বাড়ি কোথায়, সে কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, কার কাছে পড়ছে, তার ওস্তাদ কারা, ছাত্র কারা, তার সাথে সমসাময়িক আলেম ওলামাদের সম্পর্ক কাদের, এগুলো জানা ছাড়া মুহাদ্দিসিনে কেরাম কারো থেকে হাদিস নেন নাই, এলেম নেন নাই। এই জন্য না জেনে না শুনে এলেম নেওয়া যাবে না। সর্বশেষ আমাদেরকে একটা বিষয় সতর্ক থাকা দরকার, গীবতের বিষয়ে আমরা যে ইমানি আলোচনা করেছি তার সাথে যে একটা কথা বলে আমি শেষ করবো। বর্তমানে আমাদের গীবত বেড়ে গেছে, কথায় কথায় গীবত, দোকানে বসছেন সেখানে গীবত, বাজারে গেছেন সেখানে গীবত, দুজনের সাথে দেখা হয়েছে গীবত। গীবত মানে পিছনে তার সত্য কথাটা বলা, মিথ্যা কথা না, সত্য কথা, কিন্তু সত্য কথাটা পিছনে বলা সে পছন্দ করে না। আমাদের মা বোনেরাও যখন চারি পাঁচজন এক জায়গায় বসে ফান খায় আর গীবত করে, কার বাড়িতে কি হয়েছে, কার বউয়ের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, বসে বসে গীবত করে। কিন্তু এই গীবত করাটা খুবই মজার কাজ, কারণ এর ভিতরে শয়তানের ইন্ধন থাকে, কারণ গীবতের দ্বারা কবিরা গুনাহ হয়, হারাম কাজ। আল্লাহ পাক এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছেন। সুতরাং এই জাতীয় অপরাধ আমরা দূরে থাকার চেষ্টা করব, এবং এটা এমন গুনাহ যে আপনি যার গীবত করছেন তওবা করলে তার থেকে মাপ নিতে হবে। এখন তার থেকে মাপ নেওয়া সহজ কাজ না, তাকে যাই আপনি বলবেন যে ভাই আপনার গীবত করে ফেলছি আমার মাফ করে দেন, এটা তো সহজ জিনিস না। এজন্য এটা তওবাও খুব কঠিন, এজন্য সব সময় সতর্ক থাকবেন, নিজেও গীবত করব না, আরেকজনের গীবত শুনবো না। কেউ গীবত করতে লাগলে যে ভাই আমার কাছে আপনি বলিয়েন না, তাকে বলেন যার ব্যাপারে বলতেছেন তার সাথে আপনি আলাপ করেন। এভাবে গীবতের দ্বারা সমাজের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, পরিবারের মধ্যে দেখবেন গীবত দ্বারাই সম্পর্ক নষ্ট হয়, মা আর ছেলের সম্পর্ক নষ্ট হয়, বাপ আর ছেলের সম্পর্ক নষ্ট হয়, শাশুড়ি বউয়ের সম্পর্ক নষ্ট হয়। এগুলার মূলে যতগুলো কারণ আছে বড় একটা কারণ গীবত, গীবতের কারণে এই সম্পর্কগুলো নষ্ট। এই জন্য আল্লাহ পাক সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক নষ্ট করে যতগুলো জিনিস আল্লাহ পাক সবগুলোকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন।